بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، هذا يدو دين نسيح أدو سمتك ودائر تبينها بيفرون. السلام عليكم ورحمة الله وبركاته. আদে মিয়াদ আলগান্ডো কেবে ফুলনামি বায়াং কদ্দিনমামি গস্তু কুরানি রব্বানি ইলমু হরিয়গে বরং আগুহরি নাসিহতে এই ইবনু কুদামা আল মাকদিসিগে বর আগুহরি নাসিহতে ই রব্বুত ইলমু হরিয়ে কাইফান মি দালওয়ানি আদ দুনিয়া ফুরসাতুন ফাগতানিমহা দুনিয়া কি এই ফুরসাতকে গানিমা এক মোকাবেলা আসে ফায়দা লিবিগান না হে দুনিয়ায় কি এই ফুরসতকে এই মাওলুগে ধর্মে দাঁড়বানি ইলম রহমাক আল্লাহ আন হাদিহি দুনিয়া মাজরাআতুল আখিরাহ দন্নাশে আল্লাহ তিবার রহমাল্লাবাসি হামকরহরুম মি দুনিয়া কি মি আখিরাতাত টাকাওয়া দান্ডকে আখিরাতাত টাকাওয়া দান্ডকে মি দুনিয়া কি ওয়া মাতজার আরবাহিহা আদি এ আখিরাতুকে ফায়দা টাকা বা ফিহারে কে দুনিয়া কি ওয়া মাউযু তাহসিল যাদি মিনহা আদি এ আখিরাত দাতুর কুরমা টাকা দাতুর যাদ হাসিল কুরমা টাকা পুরি তানে কে দুনিয়া কি ওয়াল বাদাইর রাবিহা আদি ফায়দা হুরি সামান তাকে গে বেরি তানে কে দুনিয়া কি বিহা বারাজাস সাবিকুন মি দুনিয়া গে কুরিয়া রাগেন দিয়া মি হুন তবস ফাল ওয়েগেন দিয়াই ভাই আল্লাহ গে হযরতুগা এমমে কুরিয়া রাগেন দিয়া মি ইসতাকুম বেস ফাল ওয়েগেন দেই হামা মি দুনিয়া গে ওয়া ফাজাল মুত্তাকুন আদি তাকওয়া ওয়েরিন কামিয়াব উই সামা মি দুনিয়া গে ওয়া আফলাহাস সাদিকুন আদি তেদুয়েরিন কামিয়াব ফাস উই সামা মি দুনিয়া গে ওয়া রাবাহাল আমিলুন আদি হে আমাল কুরি মি হুম ফায়দা লিবি গতি সামা মি দুনিয়া গে وخسر المبطلون ادي الباطل غتي بي اهل ويرين گلي هلاك وگن دي ايو سام مي دنيا گئے اما مي دنيا کي الله سبحانه وتعالى دکول کل لوا فتنه هيو ميستكون هيو كنتن حاصل کرما بس لبي دنيا اي دنيا گ عمل کو گن الگون من اخرت اخرت بس کامیاب وان اما دنيا الله سبحانه وتعالى لوا مي وني فرصتك گ گتوگا তাকওয়া বের নবস ফুরসতে আদি নুবান লাফা মিহুন নবস এমিহুন নুবান লাফা কান তাকুর মটকা বা গোচ্চে দুনিয়া কি দেখলব বেসে বই কমিয়া কা সিদার মানি ওয়া আন হাযিহি দার উমনিয়াত আহলিল জান্নাতি ওয়া আহলিন নার আদি হামা কারাবারুম মি গোচ্চে কি মি দুনিয়া কি মি স্বর্গে গ আহল ওয়ারিং গেস এদুমে আদি নরকা গ আহল ওয়ারিং গেস এদুমে মি দুনিয়া কি মি গোয়াচ্চকে এই স্বর্গে গাহলুয়ারিং গেস এদুমে আদি নরকা গাহলুয়ারিং গেস এদুমে সব কি স্বর্গে গাহলুয়ারিং না স্বর্গে গামল তকুর মট্টকা বেস আল্লাহ লে বিতনা কি দুনিয়া হামা ইফাদা নরকা গাহলুয়ারিং না নরক ওয়ান্তবেরিং গে আমল তকুর মট্টকা লে বিতনা কি সব দুনিয়া দেমে বিদালুনি আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াহি কুরবা ফাবে নরকা গাহলুয়ারিং না বেহে গতম ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা نعمل صالحا غير الذي كنا نعمل وهم يصرخون فيها باميهم اتاروي هيري حليل وحدانته ان ركاك باميهم روي هيري حليل وحدانته ادي دنوانته ربنا اي علمن حدا بركرس كلاكو اخرجنا متنون علمن نرواشي نروا فاند نعمل صالحا غير الذي كنا نعمل اي نون هرمن كورين اي كوري عمل تنون اهن عمل تكي كراوشين কুরিং এ কুরি নুবা আমল তন্নুং এহিং আমল তাকিং এবাহি সলিহ আমল তত্তিমান নামেন কুরা হুসিমে মিনার কাইং আলমেন নিরুবান দে মিবামি হুবেস মিদান নামনি আলুং হামা এ দুনিয়া ফনু মাট্টাকা আমল কুরমা দুনিয়া ফনু মাট্টাকা হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিহি কুরবানি ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরদ ওয়ালা নুকাযযিব بآيات ربنا ونكون من المؤمنين اديس كلام وحي قرباني محمد غفان كدي غفانو نركا اهل ورين نا ديمالن حتجي يا كدي غفانا حتي وداغن فيا نركا وانت ورين ge e manzar narakawen terun nang azab edewe manzar kalek fana feniwada agen finama warang hairang kurani biruri manzar kalek fana feniwada agen dane faqalu e narakawen terin dannawan te ya laitana nurad aharmin alun abra dunya fonu ven nam kiharang alu heye erum wala nukazziba bi ayati rabbina erum alamin ge ver raskalange aayitan alamin deuna farakat dogen qur'anu وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ ادي ايرون علامن واني هم مؤمنون گترين علي ديونا فهرن علامن دنيا فونو وين نما كي هارن گل اخرتو گا نركوان تيرين دنوان الله تقرار کو دنوان دنيا گلم فونو واشي ايرون هوري ها بگتن هارمن هي تقران الله گال کم گه وقال ابن مسعود فيما يرويه ما الله رسول الله عبد الله بن مسعود وكيف من رواية من كريفان ميدال وان إن أرواح الشهداء كطير خضر هم كرون شهيدون جا رسول الله سمع حديث فلقون كرباني هم كرون شهيدون جا فرانا فلتا الله لبوي فيه كلاك دون تهكا فيه كلاك دون تهكا لبوي تسرح في الجنة حيث شاءت ادون تسورجين ادون تن ادونكم متنكم كابوي هذا ثم تأوي إلى قناديل إلى قناديل معلقة بالعرش دنگ هياو هيكن حاصل كرمت تكا كابو هيدم فهوغا سورو كن كابو هيدم فهوغا عرشو كه درغا وا قنديل تكك گمچن اسياو هيكن حاصل كرت قنديل تكك گمچن اس تكت ايشين دلت قنديل كي اوبتي تك اوبتي تك گمتي گا اس ايشين دلت فبينما هم كذلك دنگ اي دونيتن احالوغا واحال اطلع عليهم ربك لغفانك ورسكلانك فالوانتي افرانتك اطلاعتن فقال فالوغا الله وحي قربانتي الله سبحانه وتعالى بلوان افران خلطك بلوه وحي قربان يا عبادي اي تمن الله ارتكن سلوني تمن الله حضرتم ما شئتم تيبامهم ادي كما كبجيا ادي دن نواش فقالوا ابامهم دن نوانته يا ربنا اي هدى بكرس كلاكوي نسألك أن ترد أرواحنا في أجسادنا أحنا من إبا الله حضرتهم ادم على منك فرانة ألون أمرا على منك جسمتك اللبما ثم تردنا إلى الدنيا دن على من ألون أمرا دنيا فنبما فنقتل فيك مرة أخرى دن دیوانہ فہارن علم ابا اللہ مو گہر میں شہید ہوا می اللہ سبحانہ وتعالی میں مائک پر ویمی ہوں می ایم میں مائک پر ویمی ہوں شہید ہوں اے نبی نا جہی گن نے صدیقوں صدیقوں نا جہی گن سورگ کے گوا بیا کی شہید ہوں اے با می ہوں نہ کی مر مفا بیان نو حقیقت ہوا اللہ سبحانہ وتعالی می ہوں کے حکم تک تفات کر وی دنیا کا بس اخرت کا بس كيت قرآن قال الله قرآن ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون كبا من الله موغا شهيد ويميهن نامدو أي مروفا وابايك مغهين قراش بل أحياء ندكيين هبا منهم تبي دير ديري عند ربهم يرزقون إبا منهم كبير رسكلان حضرة رزق دوي حال إبا منهم تبي هما ديري كم يكس أي هندرو مه ekamakwas allah me hakurun ebami hanti bi diriye ebami maren noy komya ka shahidun nang allah subhanahu wa taala waram mai darajata ke swarge gamani tayyar kurawafa ehin namas emi hum was alun deyana fahra duniya fonu mang ebe ede sababaki e shahidum ge mai daraja ebami huna fenunima alun shahidu e shahidum ge hori lazzata fonikan ebami huna fenunima alun shahiduma duniya fonu wadin mang ebami hum edeni الله غادرتم الله غادرتم دانا الله تمنى من ايد الله ما يكرون بينون اتشكن ادي ودا غنوار بينون اتشك كونكمكن ايدني ده اها ارامغه ابا ميهم ان الله سبحانه وتعالى اها احترام قربا فيها ما يكن دين دب ما فهوغا ابا ميهم نامي سوال قرن دين كونچكن هي ادي ودا غنواني ايديشه اهين ابا ميهم ايدني ادي افار دنيا فون وادره الله غموغ شهيدوما الون الون شهيدوما شهيدون کے مائک کا مائک مگو متی درجہ کنیفا علوم و شهیدوما دنیا فونو وادر کم میکس الگون میں می کاند تا کم میگنی دنیا می ہوری ہے استنا کی اللہ سبحانہ و تعالی دنیا می لیوی اخرت و تیارو مٹکا می دنیا کے کامیاب با می ہوں کامیاب فتی بھی ادی نرکا کے می اڈی ادی می ہوں ناکامیاب فسنی ہوں می دنیا گا ابو بکر گفان اللہ کے سورگے کے میں متی درجہ حاصل کر بھی ہم دنیا کا عمل کو گن ابو جہل اس نرکا کے میں اڈی کے مقام سے حاصل کری ہم بھی دنیا گا عمل ہو گیا ابا میں ہم دنوانی اللہ عالمین ابا اللہ کے حضرت می ادنی عالمین کے فرانہ تن الوں امرا عالمین کے جسم تک فون وا دے بو مہے ثم تردنا الى الدنيا دین الوں امرا عالمین دنیا فون وا دے بو مہے فنقتل فی کمرہ اخرى دین دیونا فہرکن الوں عالمین ابا اللہ کے ماو کے شہید مہے می عالمین کے ادما کی فلما را انهم لا يسالون الا ذلك تركو دین اللہ سبحانہ و تعالی ابا می ہوں انوں کمکن ادی وٹا نگنوان کما فني وديكن نبي هندو ابي اباميهم احالتك دو كلبه سببك الله سبحانه وتعالى وني فيصلا قربا فكلان حضرته ميحك غسفنا ما انا امرا دين دنيا كنا انا ابس ميحك الو اكلان حضرته ديوم فحوغ دين امرا مي دنيا كنا انا ابس ميحك كلان مي دبي فرصه مي دنيا ehin ya heyogotuga beenun hifa duniya ge ehin ya nu baagotuga beenun hifa heyogotuga beenun hifa fiya kaamyaabwana emihaku swarge adi nu baagotuga ena ulefinama ena na kaamyaabwe gen daani na daan narka wa alam ya akhi demi daalwani e akha idan naashe rahimakallahu tibayan allah rahmal lawashi anna allah taala qad alima annahum yasaluna dhalik amakaron allah subhanahu wa taala deni wodigen nawaye eba mihun egotang ekalang hadratun e dan nawanekan duniyan amura fonu vadevuma wa annahum la yuradduna ila ad-dunya ikama ku emihun duniyakan amuranu fonu vene wa innama arada i'lamal mu'minina alladhina fi ad-dunya haqiqatuka allah edi wodigennevi mu'minunna angava devuma she al-mu'minina alladhina fi ad-dunya duniyega miharu adi diri tibi mu'minunna ekan anga devuma re anna umniyatuhum fil janna al-qatlu fi sabilihi liyuraqibahum fi dhalik swarge ge baami hunge eduma kiwes ei allah ge mauga shahidume ehen kamun e baami hunnan ekamuge tarhibu di ekamak goalebu ma adi ekamang hivvar dinumare allah subhanahu wa taala ekan angawa devumare mi gotan allah subhanahu wa taala wahi kurawa fan allah edi wodi gannawa allah dene wodi gannawa emi hun edene edum wes allah ge mauga shahidu wa mi hun edene edum wes kalanga ma kurin dene wodi gannawa ehnamas allah suwal mi kurawani ki kuran kon maqsadegga ei allah edi wodi gannawani duniyege adi mihar marunuwe tibi mi hunna eba mi hunge kibang ekan angawa devuma eba mi hun wes edeni adi wes allah ge mauga shahidu mare ti eba mi hun wes emagan as balare nikan allah ge mauga shahidu ma jihadu ge ma dana nikan nikuma balash Allah gowalawani haqiqatuga ebami hunge aram Allah e bayan koddevani mistakun emaga geneveto ei ebami hunge edeni alun duniya fonwa anekkaves Allah goma go shahiduma e shahidum ge hori maikama fonikama aram Allah subhanahu wa taala edwod gannawani duniya ge adimi har shahidu nuwetivi mi hunna bayan koddevuma haqiqatuga shahidumang ewa taklifaki ara kuda kuda taklif rasulullah hadis lukrawani tino hen hari ganda tino hagge tundu herumun ewa taklif wa chisasen nuane allahumma go shahid wa airu tino he hari ganda tino hagge kolu mihen wanumun ewa ihsasen nuane eha kuda kuda ihsase kewan shahiduna kiwara mai bay allah subhanahu wa taala waram mai kura bi bayen ei emi hunna ki ei emi hunna thin khususiyat deifa wa bayen ei en khususiyat ki emi hunge lefatu bimmati ke jehuma eku emi hunge huriha fa fa fa gendan devana kama ki emi hunge maqamu dakkare vena swaruge evves mihaka maru umuge kuriyaku maru nuwanis swaruge no fenna annar ke evves no fenna evves mihaka duniya mati ga ena furana harigandu ge hutte swaruge evves narake evves no fenna evves mihaka ekamuk shahidun nan allah subhanahu wa taala dakkan enage maqam suwargen ena enage harigandum furana nikutumuge kurin duniyega timwana iname gotum allah subhanahu wa taala shahidun adevi haiddihatin hurul eenun ei enage evves edumakanula ambinge gotuga haiddihatin hurul eenun kumilaka subqali ibrahim at-taymi rahimahullah mi dalwani masaltu nafsi fil janna aakulu min simariha wa u'aniqu abkaraha wa atamattu bi na'imiha fa qultu nafsi ya nafs ayyu shay'in tatamannain ibrahim taymi midal marbod ilmeriye midal wan timanna ge nafsu misal kollime nota timanna khiyal kollime timanna swarge ge wa kama misalaka timanna swaruge gawakama aakilu min simariha etanuge meewa takun timanna kaaboy hadame wa waaniqu abkaraha adi timanna etange bikurweri hural inunna muanaqa kon hadame wa atamatta bi na'imi hadi swaruge ge ni'amatta kun timanna faida libiganname faqultu li nafsi den ebagutu timanna timanna ga amila nafsab bunelame ya nafs e nafse ayyu shay'in tatamannain kon echchakan he mihar kale edeni فقالت نفس بني أرد إلى الدنيا فأزداد من العمل الذي نلت به هذا تمنى إدني ألون ألون أمبرا دنيا دار ألون أمبرا دنيا دار تمنى إدني دن دنيا غس مهار تمنى من يومت مهاسل عملت أي عملت هيك سبب من يومت تمنى حاصل تمنى حاصل عملت إتر كرما duniya dare benwani amalutan adi iturang ituru kurma ei mitanga mi sawab alu erun ituruwana mihar mi hiri libe fohure niyamatta timanna benwani adiwes duniyak gos amalutan adiwes gina kurare ei mitanga niyamattan ituru kurmash timanna wahake ki misal jahalime timanna ganafsa swargege wakama adi swargege horihani maten ebo timanna libemun ebade timanna nafsa swal kollime e nafse kali benmani kon kamen he ehdu nafsu bunye duniya dimashe timanna edeni sababaki e amaluta hegge sababun timanna mi niyamatta mi hasiluvi amaluta anekka ituru kurmattakai duniya timanna da benumani summa masaltu nafsi finnar den timanna misal jahalime nafsan narakaage wa kama timanna misal ka timanna ge narakaage mewani uhuraqu bi jahimiha itanuge her kekike ki ara hore alifanu timanna ge harigando anda anda de wa ajra'u min hamimiha adi etange hunu fen timanna adugovwa fa bomundame wa ata'u min zaqumiha adi etanuge zaqumun timanna ka hada me faqultu li nafsi ebaku timanna buna me timanna ge nafsa suwal kollame ayyu shay'in tatamannain khale benmani kun kamen he فقالت اهند نفس بني ارد الى الدنيا فاعمل عملا اتخلص به من هذا تمنى بين وني دنيا الم امر ادي مشي اي عمل تهج سبب تمنى من نرك ونن جهن عمل تكون تمنى سلام اي بمشي تمنى الم امر دنيا دين مشي تمنى فقلت لنفسي ان تمنى بني تمنى نفس يا نفس اي نفس فانت في الامنيه فاعملي خليتي بني مهار ادمك متيغه edumegge terege ehnyas warugege edumuge ehnuni narakaage edumuge faamali kali amal kurashe kali amal kurashe swarge hod mattaka kali amal kurashe wakana ba'du salaf qad hafara li nafsihi qabran fa idha fatara min al amal nazala fi qabrihi fa tamaddada fi lahdihi thumma qala ya nafsi kum yakas bay salafus salihun ebe kalum mihunnani geega walekkonefa qabru qabwala konefa mi hunnani bahatta afage wale warafun ko konefa lahde konefa mi hunnani yar kuri ge mi hunnani walalang divhi rajye ge mi walala gota kan num beru santanga walalaniye etantanga mena lahdu ehnuni shak lahda ki ei waki warakak konefa in ari matin alun konnani e majjita beu mattaka ei lahd rasulullah sallallahu alaihi wasallam konewuni lahd demmeoni shak shakka ki ei waki warakak konefa kudakom mihan hani kollae fa den alun konnani mihegge unuganda hamay misala konefa majjita baavafa etami alani seat concrete seat mata veligando adiyannu da waruge waruge de echeng etanga mi alani ala feden e macha veli alani komyakas mideti sunnatun sabitoni divhi rajyage nehedene min evvesech shaktevves nehedene lahdevves nehedene divhi rajyage fas gando madukam ehengam divhi rajyage mi sando mi hadani den komyakas ehen gotakun dannawa nam sandoken hadafa mi bahattani kurige salafus salih mi fotuga bayan ko famiwani lahuden hadafa mi bahattani kone fami hen en arin kone fami bandani tayyar ko fa etan tanga veri gadu waran harwan etren bingara sata gam vesula yen nuettene eha warga tawani tanga bingadu kommiyaga kuriga salafus salihun ebe kalu mi bahattani geega wale kone fa eki kuran fa ida fatara min al amal ebe kalu hiyo amalu kurumun farwa kudawan fashafinama ebekal mi hada haddawa gotaki nazala fi qabrihi enage walak ena faaban e wala faaban kavwala hadafa ewa wala mahana adiya e faabani e walan e faabani fatamaddada fi lahdihi den enage lahduga enai osho welani andiri gando terega osho wela fami bunani ya nafsi e timannage nafse qaddiri annaki qadumut kale miharu minbar kurare kale mihar tasawwur kurare kale tiyoti marwefa kama wasirt fi lahdik adi kale mihar tiwani kale ge lahduga kama kale tasawwur kurare ayu shay'in kunti tatamannain kon kama kan he mihar kale edeni qalat anasubune wagutu aruddu ila ad-dunya fa a'mal fiha salihan timanna bainu mani timanna alun dunyan amare salih amal kurma fa yaqulu laha den ena bune enafsa qad balagti umniyatik kale kale ge edumatti wani forafa fa qumi fa amali salihan kale alun tedwahre tedwa fa amal kurash miharmi wi gotaki ena adi marennuwe ena adi marennuwe ena kavvaluge tereya faabafa ena tasawwur mi kollani mihar kaytati marwefa kale ge lahduge mihar kaletiyoti den nafsa mi sawal kurani ena kale kon kamakan he beenwani ena ibrani timanna beenwani duniyan alun amra diumate alun salih amal kurmate ebagut ena ibrani kaliyatiyoti ti kale ge ti eduma forafa kale ge maqsad hasil atte do he amal kurum fashash ekamaku marwe hagigi marwe mafahuga ena kavvala da wagutuga ena timanna beenwani alun amra duniya diumate bunafina me nan aade veena ba duniya na deve ehem be salafum mi etasawwur mi kurani ena ebagutu marennuwe ena fursatu libijje alun ena mi kavvalan etanam mi faabani haygatuge etanuge andirikama ekaniverikan ihsas kollu mattaka ena nafsas wal kollani mi kale beenwani konkam he nafsu bunani duniyan amra diumate alun salih amal kurma ebagutu ena bunani akale maqsadu kaliyatti hasil fa hatte dwarte de salih amal kurare ekamaku hagigi marum marwejje nama ena ilahdat lahudoge bevve hindu ena bunana tiwanna beenum wani alun amra duniya diumare ekamaku hagigi marum marum mappaku denna de vena duniya ka denna de vena hema ege kurin tasawwur kurambi mi salafus salihun ebe kalun amal tan islah kurmattaka alawwa fi awalutammi ebe kalun giega bahattani lahudek konna wafa kiriyave samale farwa kudaw kurame farhair he amal ta farwa kudaw kurame farhair ebe kalun evannani ilahuduge tereya bade kavvaluge andirikama ekaniverikan ebe kalun ihsas korobani homyakas mi vidalwani wa amal rahimakallah e dannahe allah ge alaye tibayan allah rahmalla wa shi anna ahla al qubur umniyat ahadihim an yusabbih tasbihatan tazid fi hasanatihi aw yaqdir ala taubatin min ba'd sayyiatihi aw rak'atin tarfa fi darajatihi dannahe hamakarhorun kavvaluge ahulverin emihun kur emihge edumaki tasbih kiyalana fursate waslimume ei enage hiyokantataka etikol itru kollumashe tasbih kiyalana fursat kol wes libetoy mihunge edumaki ei emihunge hiyokantataka etikol itru kollumare aw yaqdir ala taubatin nuwata ena bim bab sayyati nuwata tauba e velana fursate libumare edeni ena enage bayen faafatakun enage baye faafatakun ena tauba velana fursate libeto ena ede aw rak'atin tarfa'u fi darajatihi wa tarak'ati kullana wagutu kolal libumang ena ede ei enage darajay mati ver kollu mattaka horiha kavvalu horihal ver ede ne edun nakama etana diuma faha kuden liben waqad ruwina anna rajulan raka'a rak'atayn ila janibi qabrin thumma ittaka alayhi fa aghfa faraa sahib al qabr fil manam yaqul kam yakas mi vidalwani timanna menna riwaaviken ve riwaayate e riwaayate ga miwani hama karor mihaku raka rakaatain ila janibi qabrin ena mahana ekkari ga huregen derakwate mikoli derakwai mahana ekkari huregen summa taka den ena alaihi den e mahana gena lengeli lengeli ami jassali kulak jassali gadige fa aghfa ena nidijje kudani nidi lui lui nidumaku ena nidijje nidum wagutu ena mo fenu mi fennani faraa sahib al qabr ena mi fennani e kavvalu ge wa miha mayyita fil manam yaqul mi bunani tanahhi anni khaleeti manne ki ben duru effarai vare aadaitani khaleeti manne taklif divie ena mi nilengi ge mahana wallahi inna hataini rak'atain allatain rak'atahuma law kanata li kanata ahabba ilayya min ad-dunya wa ma fiha allah gandi buname kaleti kuri derakwai timanna vi nama timanna duniya duniyega waha echchakavru timanna ekanta lobuwati kambodu wegen viye e derakwai timanna libigen vi nama ene midannawani huwafenuge ega kavvaluga wa miha midannawani kaleti ati kuri derakwai timanne libigen vi nama muli duniya timanne libuma vratimanna ufarikam bodwegen vihe innakum ta'maluna wala ta'lamun tiyabamihun amalpuramun eba dete mihara duniyage kama khudu nege hayi hagigate wa nahnu na'lam wa la na'mal ekama kutimanna menna mihara mani hagigai engesh ekama kutimanna menna kannete den amalpurave eka kalemennan eba amalpuramatte ti fursatu libbe fe ekama hagigate nege tiyabamihun naga timanna menna mihara me tibbe hagigen engen faraya fe ekama ku amalpurana fursaten nete den timanna menna kavvala diyama hagigen engen varani mi duniyage mi kurikanta huwa alugen amal no kuram mi uleni pura amaluge ecche maddi gotun alugonna fennan netima duniyavi kandattaka alugonna men mi ekakoneka vaad jehage midani ekamuge natija nuwata ekamuge ekantattan alugonna lela fennati ekamako aakhiratuge natija tan alugonna men lelen nu fennati ekantattaka tabanwani insana ki maddiya tabanwa lobi kurami maanavi kamakan ena imanen nuve gaibakan imanen nuve ehema kavvala diyama fennani kandatta hagigatuga ena kuri amalutahuge sazaya jaza ena mi fennani ena kavvala diyuma fahuga den ena mi punani diriti mi hunna kale menna amal kurumuge fursatu evote kamaku hagigaten nege tiya ba mi hunna kandattauge hagigaten nege aharmanna mi oni miharu hagigata hama fora fe hagige miharu harmen lela fennamun ebade ekamaku den amal kurumuge fursaten nete harmenna ka ehem vegan kavvaloge evves mantara visalgonno kanu fenna konuna kasena unna unna gota kavvaloge mantara allah algonno kanu dakkawa ekamuke tan etanga wargina kantatten eva hingamunde wa nahnu na'lamu wala na'malu harna ge bahigetten enge ekamuke harna kan amalu kurumuge fursaten nete faghtanim rahimakallahu hayatakan nafisa wahtafid bi awqatikal aziza e allah gala ya allah tibay rahmal lawashiye tibage ti agubodu hayatun dirulum tibage ti agubodu dirihurun e ghanima ekamuga dekeshe ege faada libiganna re wahtafid bi awqatikal aziza adikalege ti izzetteri waguduta rakkateri kurashe e rakkateri washe waguduta wa alam anna muddata hayatika mahduda adi danna re kalege dirihurumuge muddatu wani kandaelifaye haddu kandaelifaye wani wa anfasaka ma'duda adikalege neva tan ei gunalewe chekei haddu kandeni fe evsevani fa kullu nafasin yanqusu bihi juz'un minka wal 'umru kulluhu qasirun fa kullu nafasin yanqus tibage kibain e univa komme neva ki e tibage kibain univa bayke emme neva illar enage umrun bayke diyei wal 'umru kulluhu qasira muli umraki e ma digu echenune wara kuru echeke wal baqi minhu wal yasir mihar baqi tibage umrun huriba e kudaiti kolaki mihar baqi we huriba e madi فكل جزء منه جوهرة نفيسة لا عد لها ولا خلف منها قليغتي وغتتكم حياة كم بيكي اي جواهرك اي اغبود اي اكن افس اي ايج بدلوغ هنگ اچن نوي ايج بدلوغ اتر اچن نوي اي علاكي آن هنگ اچن نتي ايج بدلوغ لبين اچن نون نانه gelligen diyanu dere fa inna bi hadhihi al hayat al yasira khulud al abad fi al na'im mi kuda kuda hayatuge badalu gawani khulud al abad abaduge abad demi hurume fi al na'im ehnya niyamatuge abil azab al alim ehnuni vendeni azabuge mi hayatuge badalu gawa echchaki mi duniyege mi hayatuge mi allah mi devi hayatuge badalu gawa echchaki abaduge abada demihurme ehennuni allahuge ni'matuge ehennuni gadafadavegen wa vehendeni azabuge fala tudayyu jawahir umrika kalege umurge ti jawharata naganu lahre bi ghairi amalin amalunuko hiyo amaltan nuko kalege umurgati wa agubodo wagututa naganu lahre wala tudhibha bi ghairi ibadin adi evs badalakanu la edubanu lahre umuruge ti duwasta evs badalaka anula duwanulare echennuli begota duwanulare wajitahid alla yakhlu nafasun min anfasika illa fi amalin ta'atin kale masai kurare kale ge emme neva evs kiyamanteri kamegamenuvi dukon nuluma allahang ada kura kiyamanteri kamegamenuvi dukon nuluma kale masai kurare aw qurbatin tatqarrabu biha nuta allah kuttam e alukamakun kuttam deve komme evs alukamegga menuvi tibage neva takun neva iddu kon nulahe fa innaka law kanat ma'aka jawharatun min jawahir ad-dunya fada'at minka ei sababaki kale atuga duniyege jawahir tahun kore jawahir wanam fada'at minka den eti gellumu la hazinta 'alayha huznan shadidan hama yaqinum was kale boduwegen wa hitama kurmakun hitama qur'anen দুনিয়াগে জওয়াহির তাহুন করে জওয়াহির কাল রং করে হীরায় আলিমাহে বাহ কি ডায়মন্ডে আতুগা বা হিন্দু এতি আতুং গেল্লুমু কিহা হিতানা ইনা কুরআন পয়সা তাকে সাকা ফান সাকা হাসুফিয়া আতুগা হুরি গেল্লে জাকিহা হিতামাই কুরআন এনা আতুগা উট্টা বাগা বাগা হুগেন দিয়ে মানে কি ফাইন্নাকা লাও কানাত মাআকা জাওহারাতুন মিন জাওয়াহিরিদ দুনিয়া দুনিয়াগে জওয়াহির তাকু জওয়াহির তিবাগে আতুগা বা হিন্দু এতি গেল্লু গেল্লি জেনামতি বাগে আতুন লা হাজিনতা আলাইহা হুজনান শাদীদা তিবা এগে মচ্চ বরাবড় হিতামে কুম হিতাম কুরআনে বাল্লাউ দাআ মিনকা দিনারুন আদিকিয়ং হে কালিয়াতুন এমমে দিনারে গেল্লুন কামু গাবিনা মাস লাসা আকা এগো কালিয়া গোস গোস গতে কামু গা কালিয়া ফিন্নানে كيف تفرط في ساعاتك واوقاتك دن كيفين هي كليتي اغوري وغوتك كليتي نغالني وكيف لا تحزن على عمرك الذاهب بغير عوض دن كيفين هي كليك عمرون افس وجورك افس بدلك ان لا بيكار وگن دا وغوتته گم چك كلي هتام نقرم وي كيفين هي عمرون ابيكار وگن دا وغوتته گم چك كلي دن هتام نقرم وي كيفين هي كم يكسمي ইবনু কুদামাগে ওয়াসিয়াতুন তাঙ্কোলে মি মিয়াদুমি কিয়ারি দেন বাকি ওয়াইরাদ করে বিয়া দেন আন্ন দুয়া হেগ গবরং আগুহরি নসিহাতেন ওয়াসিয়াতেন মি ইবনু কুদামা মি বিদালো ফামিয়তি দে মিয়াদি তাফসিরুন ওমাস মি মারে কিয়ানি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون مئاي الله سبحانه وتعالى বাবালেবি এই আদম আলাইহিস সালাম হেদেউ মট্টাকা মালায়েকা ইব্বে কলমা কিবে মশওয়ারা করেউ মট্টাকা এই বিম্মতি গে মেফরতাম আল্লাহ লব্বি খলিফা কি এই জিন্নিং গে খলিফা জিন্নিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মে বিম্মতি গে মেফরতাম আবাদ করেবি জিন্নিং ইনসানু নবরে মেস গিনা ইনসানু নবরে গিনা জিন্নি জিন্নি মিতাঙ্গা লব্বি বিম্মতি গে ফাসাদ করম ফরাহে মে লে ওহরম ফেশি মে জিন্নি মনে বিম্মতি ফসাদ কফিয়ে নিও ফসাদ করে মালায়েকা বে কলং আল্লাহ ফনুবা বিম্মতি সাফ করেবি এবামি হুন লেভি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরবদ তাহুকে ওয়াদি তাহুকে তেরিয়া জিন্নিনতা দেন বিম্মতি এমি হুন বেরো করি কমিয়াকাস গরজ জামাম বন্দে বিঙ্গড় এগতং হুসকং ওতুমাফহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিম্মতি দেওয়ান খলিফা ইন হেদেউম গস্ত করেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকা বে কলং না মশওয়ারা করেবি আল্লাহ মশওয়ারা করবা কানু জি হে আল্লাহ কি তুগান গওয়াহি করবানি লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন একলাঙ্গে করবা কামকা একলাঙ্গে সওয়াল করেন ফরাতেন নেতে এই হুরিহা ফরাতে কি খালিক হুরিহা তাকিচিং হে দেই ফরা একলাঙ্গে সওয়াল করবেন ইবস ফরাতেন নেই একম কো মিস্তাকুন না সওয়াল করবেন ওয়া হুম ইউসআলুন মিস্তাকুন না সওয়াল করবেন ইমি কোরা কান্দ তাকা আল্লাহ করবা ইবস কামকা ইবস ফরাত কা সওয়াল ন করবেন আনঙ্গাত কো আল্লাহ করন ফাআলু লিমা ইউরিদ একলাঙ্গ এদি গটি গন্নাওয়া কামে এদি গন এদি গটি গন্নাওয়া গত কা করবা ফরাই ইবস মি কা সওয়াল ন করবেন একলাঙ্গ দে একলাঙ্গ মশওয়ারা করব মুগে বেনমা কি কোবা ইতা মালায়েকে বেকুল না মশওয়ারা করব মুগে বেনমা কি আসলু একলাঙ্গ হুকুম ফুলতাং হিকমাই ফুলতা কি ওয়ারা ফুরিহামা হিকমাই ফুলতা কেন হুকুম ফুলতাকে একলাঙ্গ এদিবডি গন্নাওয়ানি একলাঙ্গ আলতকুন নাম বেসমিকাং উগন্না দেবুমা আসলু হাকিগত কামে কুরা এর এম ফুরতামা হেওলে ফামি হুগে কারি মশওয়ারা কুরাশ এরুং একাম গার আল্লাহ বরকাই লবান হেওলে ফামি হুনা মশওয়ারা কুরাং আল্লাহ আমর কুরা বাফানি ওয়াশাবিরহুম ফিল আমর তেবামি হুম ওয়াশাবিরহুম ফিল আমর ইয়া মুহাম্মদ গফান কালি গফান এ আসহাবে কালুনা কান্তাহুসু মশওয়ারা কুরাবার আল্লাহ আমর কুরবানি আল্লাহকে রাসূল আয়া আসহাবে কালুনা মশওয়ারা কুরবুমা এ মশওয়ারা কুরুম মিতাঙ্গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ উগন্নামা দেবনি কালাঙ্গ আলতাকুনা মশওয়ারা কুরুমা কি এগা আল্লাহ বরকাই লাভা ফাওয়া কামে এহিং কামু কালাঙ্গ কুম মেহ নুজি মশওয়ারা কুরাবা কবস এহিং নামাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকে বেকুনা মশওয়ারা কুরবানি ইমি وإذ قال ربك للملائكة يبامهم هدان كراش الله سبحانه وتعالى ملائكة نبهي كرفي هندو إني جاعل في الأرض خليفة هم كرون تمن الله إبا خليفة اللفمي بمتيك ألم ديونا خليفة قالوا ملائكة بكلمة النمني أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء أي الله إبا الله بمتيك تلفني بمتي ألم فساد قرآن بينه ألم لي أهروان بينه ونحن نسبح بحمدك ونقدس لك علمن ملائكه بكم دن علمن فودين فودين نون هي الله تسبيح كيوما علمن فودين نون دن كي كورن هيتور باكو لبوا علمن فودين نون هي الله تسبيح كيا تحميد كيوما ادي با الله گه ذات فل تقديس كورما طاهر كورما هريها اي بكون طاهر كورما علمن فودين نون هي الله كن قال اني اعلم ما لا تعلمون اے ملائکہ تن نے تیمن اللہ تیبامی ہونا نینگی کانتا دینے وڈی گننا وامے میں ہارو ملائکہ بے کلم انکار کرب وانی علم اللہ تی ایدی وڈی گننا وانی بیمتی گا علم فساد کرب وانی قرآن بایکو حد دیو منگ ہے یہ علم لے اہر وانی بایکو حد دیو منگ ہے میں ہارو میگن گے چکی ملائکہ بے کلم اس غیب نینگے کان غیب نینگے کان ایک ہم کوئل گون من تیرین انسان کو بدا واکرے غیب نینگے کان غائب نے کہ کم ملائکہ بے کن اللہ میں مائک پر بھی میں ہوں گے میہن نفس غائب نے کم میگے میگے نہیں آدمی کے فاتن انا نے بے اللہ میں قرآن تھی بے میں نے کہ کم تت تیمان اللہ دن وڈی کرنا ہوگا اللہ سبحانہ وتعالی انسان ہے خلیفہ حد جد و مفہو گا اللہ سبحانہ وتعالی کم میں عرفائی دعا کم ملائکہ بے کلنا بے کلوں گے می واہکہ فلوگے جواب دے وکم میں عرفائی دعا کہ اللہ سبحانہ وتعالی اڑ گے ملائکہ تن جمع کروا وحی کروان اے تیمان اللہ کے ملائکہ تن نے تیبہ امی ہون تیمان اللہ انسانا حد دے دعا ہو کی کے ہے یہ بنی امی ہون نحد دواشے امی ہون علم بیمتی فساد قرآن تے علم لے ہروان تے بلاشے عرفائی بیمہ اے بے امی ہون اتی بی فا حرف ہون تیت تلوے گا حرف ہون تیت تلوے ام مہ دمگ گا تیمان اللہ کے حضرتا edi aades kurmatta ka jamaave genne evami hunga tibi ebbimaka etanga musanje fagira faha ken noye timan allah amuru kurawvi temi hunga tibi irafuha taittedigen ga milen milako emi hunga tibi timan allah attaka jamaave timan allah ge hadurata ebami hun roe roe fe tibe dannawani e faahu so man edi e malaikatun ne tie ebami hun hekiware timan allah e huriha emme nafaahu sawade wafi اے رفاتن اے وقتو اے جماعت بھی ہوری ہے امنا تیمان اللہ فافو سوا دے وافی میں کم یک اسمی اللہ سبحانہ وتعالی ملائکہ بے کلن جواب دے بعد واس ای عرفائی دوہو اے بے کلن اے ویدالو اے ویدالو مگے اے بے کلن ویدالو منی ملائکہ بے کلن اللہ سبحانہ وتعالی کے حضرتوں حقیقتو کے ادفا ونی آخر تیمان میں ندیشے دنیا میں ہونا دو کل لاش تن دنیا نی منی میں نی منی دنگے می ہنگے دو کلا رتے ون من اخر دیر اخر تو اراما وفا ہری لے بڑو کم ملائکہ بے کلم وسے با اے دے اخر دیو میں کم کبی کلم کی روحانی بے اے بے کلم کا بے نو من انسان نام بے نو وکان تتا کے سورگ کے اللہ لوا فا ہری کیم بو ایما می کان تتا کی ملائکہ بے کلم اللہ لوا فا کم نو اہن نام سورگ کے وفا ہری کم فنی فا اے بے کلم وسے با دنا اللہ اے اللہ انسان نا دنیا دو کلا وا ہر من دیر سورگ ہر مد دیر آخرت قوم یہ کہ اللہ سبحانہ و تعالی انسانوں ہدوی انسان کے خلیفہ بھی متی کے ہدوی حد ملائکہ بے کل نن ابامی ہن کن تت نے کے کن انگے مٹ کا اللہ سبحانہ و تعالی ابامی ہن امتحان میں جسمنی وعلم الادم الاسماء كلها آدم علیہ السلام دنیا کے ہوری ہے اچ کے نن تن اللہ ہن کرنا دے گہ کیا نن تک اے وقت ہوری گہ کیا نن تک دے فتا اندولیا سامبوسالا دم میباوت کے چیتا ایوا گتو انسانا بینم وا ہوری ہا سامانک گننتا آدم علیہ السلام اللہ گننا دیوی وعلم آدم الاسماء کلھا ہوری ہا ننت کے اللہ سبحانہ وتعالی آدم علیہ السلام گننا دیوی ای ایوا گتو بینم وا انسان کا بینم وا ہوری ہا اچ گننتا دم می اللہ کنت کول وی گتہی ثم عرضهم علی الملائکہ دم ملائکہ بیکن مشیلو دی وشعلوا الله ما يكرمني فقال انبئوني باسماء هؤلاء متكتيج ننت تيبامي هن كن دي بلا ننت كيا دبا بلوار ان كنتم صادقين تيبامي تدورين كم غوانا ادم عليه السلام الله غنا دبي هريا تكچك نن اتكتيج نن كيا دبا مي الله ما القرون ملائكه اي ملائكه اتكتيج نن تيبامي هن كم بون دبا بلوار ملائكتهم كي دارواني قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يبقى كلمة دارواني سبحانك الله هو الطاهر وانت كما لا علم لنا على من افس علم اللي بجنوه الا ما علمتنا ابا الله غنى دف علم في با انك انت العليم الحكيم هكون ابا الله دين وديكم واحكم بنترس كلامي هكم بنترس كلامي كم يكس ملائكه بكم كن نكون افس تشكي نامي الله يكرم ميغ نام بيدال بل ارني ميغ نام بيدال بل ارني ادم عليه السلام مت الله غنى دف মিতরং আল্লাহ এ দিওডি গন্নমানি ইমতিহানে কুরবমং এবে কালং এই আল্লাহ দেনওডি গম ওয়াকং এবে আমি হুনন নেগে কান্তত হেমিমা ফাহুমওয়ানে কাম কামেদু এবে আমি হুম মশওয়ারা নু দেরে ফাহুমওয়ানে কাম কামেদু এই ফাহুমওয়ানে কামে কবেস নেগে নে এক কবেস নেগে নে ফাহুমওয়ানে কামে এহেমা ফাহুমওয়ানে কাম কাবে হে গতম ওয়াকানু দক্কাশে গত কবেস এহেমা মি মালায়েকা বে কালমে বিদালবি কালিমা ফুলাকি এই ইলমু লিবিফাওয়া কোমমে মিয়াক আল্লাহু গে ইলমু লিবিফাওয়া ওয়াহী গে ইলমু লিবিফাওয়া কোমমে মিয়াক ওসকি এনজিহেনে কালিমা এমি এই ফুরিহামা ইলমে এবস মিয়াকান আল্লাহ নু দেবানে ফুরিহামা ইলমে এই ফুরিহামা ইলমু লিবিওডিগাম ওয়া ফারাতাকি হামেকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুরিহা ইলমে গোস নিবেনি এ ফারাতা এবস ইনসানকা ফুরিহামা ইলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নু দেবা এমি আলগোনমে ইলমে লিবুন বড়া বেগেনওয়ান আবদুস মি দোয়া কুরআন জিহেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ কুরমতিগা আবদুস আলমে ওয়ান জিহেন তাওয়াদো বেরি বেগেন নিকামেতি বেগেন আল্লাহ দন্নাম জিহেন আলমে কিবাগ এবস ইলমে নেতে ইবা আল্লাহ আলমে না দেব ইলমে ফিয়া মি ইলমে রিঙ্গে দোয়া কি দেন আল্লাহ মে কুরমানি ক্বালে ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম এ আদমে আদম আলাইহিস সালাম হাদরা আল্লাহ মহি কুরমানি এ আদমে আম্বি হুম বি আসমাইহিম নিকং এ মালায়েকাতুন না নান তাকিয়া দেব বল্লা ভাষা নিকা ফলাম্মা আম্বাহুম দেন আদম আলাইহিস সালাম এ বাহুন মালায়েকা বেকুম না কিয়া দেব ভাফি এ নান তা কিয়া নান তা কিউবা দেব ভাফি এ হিন্দু আল্লাহ মহি কুরমানি ক্বাল আলম আকুল লাকুম তিমান আল্লাহ তিবা মহুন ওয়াহিন কুরবং হে ইন্নি আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ হামকুরুন তিমান আল্লাহু উরযাকা বিমু গায়ব দিন ওয়াডিগাম ওয়া কাম গবাহাক ওয়াহিন কুরবং হে ওয়া আ'লামু মা তুবুদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন আয়াতি বামিহুম ফাআলু কুরআন কান্তাত্তাকা আদিমান হানা কুরআন কান্তাত্তা তিমান আল্লাহু মুলাদ দিন ওয়াডিগান নামে ওয়ামে ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম হেদেই মাশিন নতো ভেলিং একি গাও মুগে একি বিমুগে ভেলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামা কফে গে মচ্চং এত জামানে বান্দিম ওয়ারে বে সরাফা আদম আলাইহিস সালাম সূরা কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম কুরআন এলুবি আলুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি মালায়েকা বেকালন হুরিহা মালায়েকা বেকালন আদম আলাইহিস সালাম ইহতরাম গে সাজিদা কুরবুমা কুরিগে শরিয়ত তাহু গে ইহতরাম গে সাজিদা হুদ্দা সাকে ইউসুফ আলাইহিস সালাম গে শরিয়ত গেস ইহতরাম গে সাজিদা হুদ্দা এগতন ইউসুফ আলাইহিস সালাম গে বাপ্পা বাপ্পা ফলে ইয়াকুব আলাইহিস সালাম আদি ইউসুফ আলাইহিস সালাম গে বার আহুম ইউসুফ আলাইহিস সালাম সাজিদা করেবি মিশরা বেদে বাডায়াগেন ইউসুফ আলাইহিস সালাম সাজিদা করেবি এ শরিয়ত তাহু গে হুদ্দা ইহতরাম গে সাজিদা করুম একাম আলগনমেন গে শরিয়ত গে এবস ওয়াত্তের গে সাজিদা এবস মাখলুক গে করুম হুদ্দা গে নে নয় হারাম গে বে মানি কমিয়াগাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরবানি মালায়েকা বেকালুননা আদম আলাইহিস সালাম সাজিদা কুরবুমা মিতাং ইবাদে ওয়া রব্বুল ওয়াহাকাতাকে এ ওয়াহাকাতা কি ইবলিস মিকামু মানায় গাতি ইবলিয়া কি জিন্নিয়ে ইবলিয়া কি জিন্নিয়ে মালায়েকাতে নং মালায়েকাতুম হেদ্দাই ফাওয়ানি নূরুম ইবলিস হেদ্দাউনি আলিফানু এই জিন্নিং হেদ্দাউনি আলিফানু কুমিয়াকাস মি ইবলিয়া হাকিমি দেন আলগণ ভেঙ্গে তেরে কেন আজাজিল আজাজিল মি নামা কি মি সাবিতুয়া নামে নুম মি সুন্নাত এব সাদি সাকুম সাবিতুয়া নামে নুম এনাকে নামা কি আজাজিল কামাক কম মে কাস ইবলিস দে মাশরুর ফমে তি ইবলিস ইবলিহ গ নামু এনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারাম মাতি মাকামে দেবা ফাওয়া মি হেঙ্গে নাই কি এর ওয়ারাত তাগওয়ার মি হেঙ্গে নাই কি ওয়ারাত তাগওয়ার মিহার ওয়াস আদিবেস এনা আল্লাহ কা শারীকেন কুরআন আদিবেস এনা শারীকেন কুরআন আল্লাহ কা তাওহীদ গহল ওয়ারিং এ নাই কি ওয়ারাব বড় এনে কি তাওহীদ গহল ওয়ারি কামাক বড়া মুগে সাওয়াব এন নরকাগ আবদু গে আবদ অন্ন মি হেগে গতু গে গেন দিয়ে এই বড়া বের কামাক এই হিতু গে বড়া বের কামুগে জারদেগ গে মি বর ওয়ামি হাবেস সুবর্গ নো অন্নান কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বল কুরবা লা ইয়াদখুলুল হাদিস লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর এমিহেগ হেতুগা জাররেগগে মিম্বার কিবুরুয়েরকম ওয়ামিহা বেস বরুগন ওয়ান্নানে এমা কিবুরুয়েরকমগে সাবাবুন এনা আল্লাহুগে রাহমাতুন বেয়ারওয়েগেন দিয়াই এই এনা বাদরহং গুরামাগে দহং মালায়েকাতুন ফেরুনিমাস এনা বুনানি কিকে ইন্নি আরামা লা তারুন আবু জাহল আদম বুনানি তিমান্নাগে ফেনে কাইম নুফেন্না কান্তাত্তা ইন্নি আখাফুল্লাহ তিমান্না আল্লাহ বিরগান নামে ইবলিস আল্লাহ বিরগান নামে তিমান্না কমিয়াকাস ওয়ারাত তাকওয়াবের মিহেন এনেকি এন হামেকানে আদম আলাইহিস সালাম সাজিদা কুরং এনা বোডাওয়ে গতি আদম আলাইহিস সালাম মাশিং হে দেইফাওয়াতিবে মাশিং হে দেইফাওয়াতিবে আদম আলাইহিস সালাম সাজিদা কুরমং এনা ইনকার কুরি মিতাং গান্না নুকতায় কি আল্লাহ সুবহান ওয়া তাআলা মালায়েকে বেকালনা সাজিদা কুরবং আমর কুরবিমা ইবলিস একাম মানাওয়ে গতি এহেন হুরিহা মালায়েকে বেকালন সাজিদা কুরবি ইবলি হাকিবেগেন তো ইবলিস সাজিদা নকরি তেমন আল্লাহকে আইপুরং হেদ্দেই মাখলুগা ইবলিস আলো তি সাজিদা নকরবি কিবেগেন তো সওয়াল আল্লাহ করবি মা ইবলিস তেন্নেই দেন্নে মা কি কি কে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন এ আল্লাহ ইবা আল্লাহ তিমান না হেদ্দেই আলিফানুনে এ না তি হেদ্দেই মাশিন নে এহেম বেগেন নে ইবলি হে মিহুজ্জতে গায়মেন নকরে আল্লাহ হে ইবা আল্লাহ আমর করবি মালায়েকে বেকেল নরে সাজিদা করমা তিমান্নে মি মালায়েকাতেন নুনে এহনে কে দিন দন্না এগে মানে কি কবা এগে মানে কি এনা হুরি মালায়েকাতে গে হুকুমু গে মালায়েকাতে গে হুকুমু গে এনা হুরি মালায়েকাতে গে হুকুমু গে জাতি গতম মালায়েকাতেন নুন কামু গ বিয়াস এনা হুরি মালায়েকাতে গে হুকুমু গে ঈসা আলাইহিস সালাম ইহার হুনাই ফাদান ঈসা আলাইহিস সালাম ইহার হুনাই মালায়েকাতে গে হুকুমু গা এমমে তিরি উডুগ মালায়েকাতে গে হুকুমু গে ঈসা আলাইহিস সালাম হুনাই বিকাম কো ইনসানে মালায়েকাতে গে হুকুমু গা মালায়েকাতে হুকুম গে এমি দেন্নেই মালায়েকাতুন নাং হুরি হুকুম তং ঈসাকে ফানুং মাচ্চাং হুরি কা কান্নু জিহেনে বো কান্নু জিহেনে কাওয়েন কুরা কান্নু জিহেনে কালি ফানু বিম বড়ায়া গান্নামান দেন এইং এবস কামে কুরা কান্নু জিহেনে মালায়েকা বেকালুং গে হুকুম গা হুরি হামা ইফাদাং ইবলিস সুরি মালায়েকা বেকালে গে হুকুম গা এহেন বেগং ইবলিস একমাকং ইনকার নকুরা ইয়া আল্লাহ ইবা আল্লাহ আদম আলাইহিস সালাম সাইয়্যিদা কুরবুমং আমর কুরবি হামাইকানি মালায়েকাতুন নাহরে তিমান কালি ফান কান্নু নে এহেন বিদারেন নুয়ে আল্লাহ মেকরম ইজ কুলনা লিল মালায়েকা তিমান আল্লাহ মালায়েকা বেকালুন্না ওয়াহি করে বিবাগত হাঁদা কুরারে উসজুদু লি আদম তেবা মে সাইয়্যিদা আদম আলাইহিস সালাম সাইয়্যিদা কুরারে মালায়েকাতুন্না ইবলিহ কান্ন কাম ইবলিহ হেন এবাহ কেন দন্নাবে এগে মানে কি হাম ইয়াকিনুম বাস ইবলিস এবাগত হুরি মালায়েকা বেকালে গে হুকুম হুকুম গায় জিন্নি কাম গাবিয়াস ইবলিহ কি জিন্নি এই ইবলিস খুদু বিদারওয়ানি তিমান নাইকি তিমান নাই বা আল্লাহ হেদ্দেবি আলিফানুনে এনা হেদ্দেবি মাশিননে আমি কানে আয়াত গো আল্লাহ করবানি ওয়াইদ কুলনা লিল মালায়েকা ফাসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস খানা মিনাল জিন্নি এনা কি জিন্নি গে তরে বামি হেকে ফা ফাসাকা আন আমরি রাব্বি এনা এনা গে বের রাসকানা গে রাব্বুকে আমরান নকি আমান তেরবি এহেম মুগে সাবাবুন এনা এদার দরজা দামি জেহুনি কমিয়াকাস ইবলিস এগোতা ইবলিস আল্লাহকে এ রহমতুম বেরওয়ান যেহন সবাবাকি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ইবলিস আল্লাহকে রহমতুম ইয়ম মাথি মাকাম এনা ফাবান যেহুনি আদম আলাইহিস সালাম সবাব আলগোন মেন দুনিয়ে কান্ত তক বিসনারে বর মাথি মাকাম এক ঘুরি মিহে মিয়া কুসিটি ইল্লাগে মাসলে ইয়াসাং এনা ওয়াজিফা মাহরুম কল্লি এনা এনা দেখি কি হারুল ইয়াঙ্গান না এনা দেবেন গোইং হা কিসসা দেনে না দেবেন গোইং হা লান্ডে দেনে না এই ইয়ম মাতি মাকামুগে এনা হুরেফা মিহেগে সাবাবুং এনা ভেট্টিকেন এদিয়াই ভেট্টি এ মাকাম ভেট্টিকেন গোসিয়া কি হার উড়িয়াং আন্না নেনা বারাম্মতি আদাগে মাকাম নুনা ইবলিস হুরি মালায়েকাতেগে মাকামুগে এহা মাতি মাকামুগে আদম আলাইহিস সালাম গো সাবাবুং ইবলিস এদিয়াই আল্লাহর রহমাতুম মাহরুম বেগে দেন আদম আলাইহিস সালাম তে কি হার উড়িয়াং আন্না নে ইবলিস কি হার উড়িয়াং আন্না এহেন আদম আলাইহিস সালাম হাদ্দা ফা আদম আলাইহিস সালাম আল্লাহ লেবি সুবরুগেগা সুবরুগেম ফারিক কুলওয়ান সুবরুগে কি হা আরামে বান রুহানি ফেরান কোলে দেবি বালেন নুয়া ফেরান কোলে সুবরুগেম বেনুন তানাকুম ফারিক কুলওয়ান আল্লাহ আমর কুরবি ইমতিহান কাট্টাকা আল্লাহ ওয়াহি কুরবি একগাহুম ফিয়া এমমে গাহাকুম ফিয়া হুরিহা গাহাকুম ফারিক কুলওয়াশ আল্লাহ মেকরমে ক্বালা ইয়া আদম আনবিহুম দেন আল্লাহ মেকরমানি কমমে কাস মালায়েকা বেকালুননা এগোতা চ্যালেঞ্জ কুরাবাহ মালায়েকা বেকালুননা এ নান্তাহুকে খবর নু দেবনি মা আল্লাহ মেকরুন এ আদমে আম্বি হুম বি আসমাইহিম আমি আয়েঙ্গজ ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম hamakarun timang Allahu malaikai bekaluna wahi kurai wakutu handama kurashe usjudu li adam tiyabami hun adam alaihi salam sajida kurashe fasajadu illa iblis huriha malaikai bekalun sajida kurawafiya illa iblis iblis fiya wa aba ina inkar ko fiye sajida kurwa wastakbar adi bodawegen fiye wa kana minal kafirin adi ena wi kafarunge terenna kafarunge terenne bodawe Allah ga amara kibruwi ina inkar kuri inka Allah ga amara faaluga inkar ko fiyana ki kafare ena hi kafare wa qulna den timang Allah wahi kurawi ma adam alayhis salam ya adam ya adame uskun anta wa zawjukal janna kale fana ga amikambanun hawa ge fana de kambanun miswarge ge ulamun gendashe wa qula minha ragadan haythu shi'tuma adi tanawas kutuga hitu huri minwarakakka bay hadashe miswarge haythu shi'tuma bainun tanakun swarge ekama qala taqraba hadhihi ash-shajara ekama migaha karin wa shafa takuna min adh-dhalimin kari jannati de kamalum wa hushi an yaveringe terenne yati imtihana kurmati kurwa fa adam alayhis salam iblis hage gejje imtihanu jasse vikan allah jasse vikan adam alayhis salam engigen ena waswas ladin matta kamiyon ai asena mi bunani fa azallahum ash-shaytan anha qum yak ash-shaytana id kamalum ati bi maqamun qaswa da fi waswas di fi anam suratu allah wa ikra wafe ena asdin nasihat ena asmi de nasihataki allah ti de kamalun nan egahun farikulum mana ko fe wani de kamalum malaikat ka weda de malaikat no wan hama farikulu wa numata farikulu wi ma mi swarge ge demiti be wene mi gotan nasihat din haru adam an sam farikulu wi এবং আল্লাহ ইকরবানি তিমান আল্লাহ ইবস কালে কিত্তরিকা মিন আদম আলাইহিস সালাম কি বেন দেখে ওড়ে নুগন্নাম কিত্তরিকা নেব্বে কালে কে কালে ফানে শয়তান এমমে ফুরতাম ওয়াসওয়াহ কিয়ামতের ওয়াদা এমমে ফুরতাম ওয়াসওয়াহ আদি বাইর রিওয়ায়াত তাহুকে বাইর আদম আলাইহিস সালাম কর দারি কালুন নন্ত দেবীরো আদম আলাইহিস সালাম কে দারি কালে কামি আব্দুল হারিস কি এই শয়তান আস এস আদম আলাইহিস সালাম ওয়াসওয়াস দিনি আব্দুল হারিস addu nisbek purevi hembe ehmihaka allah ge kiban ekkiwa ko komme ka adam alai salam lavva emme furatama uradum mi emme furatama uradum adam alai salam ge itab waswas le adam alai salam farikulu ye ga hu fa azallahum ash-shaytan anha fa akhrajahuma mimma kana fi komme ka shaytana ede kamalun waswas le adi ede be kamalun etibi ni'matun beer kuri emme furatama আদম আলাইহিস সালাম গ লিবাস কাশ হই হাওয়া আলাইহিস সালাম গ লিবাস কাশ হই আসল শয়তান মিতানু ইলমের বিদালুনি শয়তান গ এমমে বড় কাম কি এনে গ এমমে বড় মকসদ কি আদম দরিয়া ওরিয়ান করুমে আদম গ দরিয়া ওরিয়ান করুমে আং হেনু এমি হুং গ জিলবা বং কিবা করুমে এই শয়তান গ এমমে বড় মালিয়ে এই এমমে বড় ওয়াসওয়াহে এগ মিতি বি জহিফা লগন মঙ্গ মুজিতামা মুজিতামা গ হাসাকু আং হেনু জহিফা মিতি এগ শয়তান গ এমমে বড় মালিয়েগা এই শয়তান এমমে বড়ং এদে কামাকি ইনসানা কিবেন এনা ওরিয়ান করুমে এহেন ইলমের মিদাল হেবানি কমিয়াকাস আদম আলাইহিস সালামুগে হেদুং কল কাশুয়েজ ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন বরাকিল জান্নাহ দেন দেবে কামালুং স্বর্গে গস্তাহুগে ফাতুং ওরিয়ান নিমা কর ওরিয়ান নিমা করেবি কমিয়াকাস আদম আলাইহিস সালামুগে ইবলিস শয়তানা এনাগে মকসদ ফুরিয়া কফি গহম ফরিক কল আল্লাহ ওয়াই কুরবানি তিমান আল্লাহ ওয়ানি কালতিয়া দেখাবালুননা মিগাহুম ফারিন নুকুলমান আমর কুরবা ফেনুম দেঙ্গে দেবে কালুম আল্লাহ দোয়া কুরবি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এস আল্লাহ সুবহান ওয়া তাআলা এ দেবে কামালুং গহিতা ইলহাম কদ্দবি কালিমা এ দেবে কালুন কান্নে গে তাওবা ওয়া কাবে সেরাকু প্রথম ইনসানা প্রথম ইনসানা তাওবা ওয়া কাসনে গে নেতা এই আদম আলাইহিস সালাম গে দেখুদিন এই কাবিলা হাবিলা এগেতেরেন কাবিল মিকুরিকা মা কিহাবিল কতলুকুরি কতলুকফা হাদানে গতেন নে কি ফাইনি উঙ্গাল্লাগে কতলুকফা কিহিনে তো হাদানি তিমান্না এর নে নে বি ফরতা মারালে উনু ইনসানা দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এ ফনুবি কালে এ দাক্কাম বেগেন এ কাআনে কাবিলা কাবিল গে আখা হাবিল বড়লানে গই দাক্কাম বেগেন দে কাল তালা ফলাফা দে এগেতেন এক কাল মারুবি মারবেগেন বেটনি বিমাচ্চা একালম হেদি গতকি বিম্মতিকে তুমুম বালেক কোনেফা কানে কাল বালবি දැන් මියගුණ යා මිහෙන් කන් හදන්නේ කොම්බයන්ස් ඒර කුණේගේ තවබාවක් ඇස්නේගේ එහෙන්කම අල්ලාහ් සුබ්හානහු වතාලා ආදම් අලයිස්සලාම්ගේ හිප්පුලා ඉල්හාම කොද්දෙව්වි කලිමයෙන් එයි රබ්බනා වලන්නා අන්ෆුසනා වඉල්ලම් තග්ෆිර් ලනා වතර්හම්නා ලනකූනන්න මිනල් ඛාසිරින් එදුවා කොම්බයන්ස් එදුවා කියාප ආදම් අලයිස්සලාම් තවබාව වැඩගති කොම්බයන්ස් ෂයිතාන ආදම් අලයිස්සලාම වස්වාස්ති ආදම් අලයිස්සලාම් එ හුන්නේවි නියමයි එබහි ස්වර්ගයෙන් ආදම් අලයිස්සලාම් නෙරුනි وقلنا دنتي من الله وهي كرويمة اهبطوا بعضكم لبعض عدو دنتي أبامهم بما فاباره إبايك ونبايك الدشمن وغم وحالوغا ولكم في الأرض مستقر دمي هارت أبامهن ديرهن ديري تبامهن تنيغتوك من الله ملو تانكي أي بمتش بمي ومتعون إلهن دي وكي وقتكا هم يفادات أبامهن لبغت مرتكات من الله لبو تانكيس أي بمتش اتنات دن دارت أبامهن فتلقى آدم من ربه كلمات فتاب عليه لان آدم عليه السلام كليك فانو كبير رس كلام حضرتون كلمين انگنگن فيه اي كلمات زرية ان توباء وداغن فيه اي كلمات كده مكوري مدرنو ربنا ظلمنا أنفسنا اي كلمات زرية ان كليك فان توباء وداغن فيه انه هو التواب الرحيم كلام اي انگنگن ان توباء قبول كربا اوغا وانترس كلام اي قلنا اهبطوا منها جميعا تمن الله وهي كرويمة تيبامهم اكونكا اكاكو انكاكا تيبامهم فاباكن داره سوروكين امن اكو اكوكا امن اكو اكي اي داروي الله ايرتبي كتاميهم تيني اي ابليها آدم غفانا حوا غفانا تيني تيبكم الله يكرون جميعا هريها امن ايك مرادة كي آدم قيامتا همين اننون هريها امن الله ومهار الواني بمتيك آدم عليه السلام سوروكين ننربون ناما මුරියා මෙන් තිබෙන කන්ටාකෝ සුවරුගේක එහෙම වෙගෙන තම මූසා আলাইහිස් සලාම ආදම් আলাইහිස් සලාම කුඩා බහුසෙන් හිඟි දෙබේ කලුගේ දෙන්නතු මෙහෙන් දෙන්නේ උනීම බයිබේ ෆ්‍රොන් ඉතන් අරාණ ෆන මූසාගේ ෆන ආදම් ගනි ආදම්ගේ ෆන කීනකේ බහුසෙන් ගන්න ඔම්මියකස් ඒ උඩුග ඒ මූසාගේ ෆන මේ මාෆම් වඩාගෙන ඉවේ කරත්ත මූසාගේ ෆන ආදම් නොස් පෙන්නාන ආදම් සලාම මේ ප්‍රථම ඉන්සාන ඔම්මකසේ උඩුග කුරෙවුණු බහුසෙන් මූසාගේ ෆානා ආදම්ගේ ෆානා මූසාගේ ෆානා මේ විදාලවනි ඒ ආදමේ කලයේ ෆානා කිති අහර්මස් වරුගෙන් නෙරුණු මිහායි ඒ ෆානා සමුන අහර්මස් වරුගෙන් නිකුන්නන් ජෙහුන් කිහා බොඩු මුසීබාතෙන් හේ ස්වරුගෙන් අහර්ම නිකුන්නන් ජෙහුන් දැන් නේගේ හනු ස්වර්ග දෙවේන කම අලුන් ආදම් අලිස්නාම් විදාලවනි ඒ මූසාය තවරාතු මෙහෙද්දුණි කොන් ඉරකුවේ දන්නෝනේ ඉන්සානු හෙද්දමුගම කුරින්නේ 500 සහර කුරින්නේ තවරාතු ලියවුණි දෙහි විජ්ජා ආදම ඉස්ලාම විදාලන තවරාතු කලිෆාන් දෙකි වැඩයන් උගන්නවන් හේමි ආයතේ ෆාසෝ ආදම් රබ්බහු ෆගවා කුර්ආනුගේ සෙමෙන් ආයි ෆාසෝ ආදම් රබ්බහු ෆගවා ආදම් අලයිස්ලාම් උරදිජ්ජේ ඒ කලිෆාන්ගේ වෙරි රබ්බ අදිමග ෆරදිජ්ජේ දෙක් මුසාෆනද නෝනේ යායින් එබෑනේ දැන් ඉතිවන් කලේ ෆානුක මච්චන් මහ කුරින් අල්ලාහ් ලියුම් වැසවා කමිකේ දැන් කොමකස් ඒ හුද් එබහුසුන් ආදම් අලයිහිස් සලාම් ඊගදවි අල්ලාහ් ලියුම් වැසවා කමිකේ ඉන්සානා දුනියේගේ උළුම දැන් අල්ලාහ් දුනියේගේ උළුමට ටකා අල්ලාහ් සුබ්හානහු වතාලා මේ ඉන්සානන් ෆොනුවි දැන් අලුන් අඹරා එතන දීවමන් එබෙන් මගේ එමගු එබෙන් අල්ලාහ් බයන්කො දෙවැෆා අලුන් අඹරා ස්වර්ගයේ තියබෑ මේ හොන දෙවේනේ තිවන් අල්ලාහ් මේ අංගවාගත තියබෑ මේ උලෆියා තිවන් අල්ලාහ් රසූල් බේකනම් ෆොනුවා තිවන් අල්ලාහ්ගේ අහදු තියබෑ මේ මොනං හඳම කොද්දෙව්වා හුෂීමේ එබේ කලන තියබෑ මේ හොන් තබා වෙජ්ජනම අලුන් අඹරා ස්වර්ගයෙන් ආදෙවේනේ මේ හිකරවනි කුල්ලාහ් බිතු මින්හා ජමියන් තියබෑ මේ හොන් එම්මෙන් බිමෆාබාහෙ ෆයිම්මා යතියනකුම් මින්නි හුදන් තිවන් අල්ලාහ්ගේ හදරතුන් තියබෑ මේ හොන් ගාතන් හිදායන් අතු වෙජ්ජනම ෆමන් තබිය හුදාය එහි තිවන් අල්ලාහ්ගේ හිදායත තබා වෙජ්ජ මිහා දන්නාරේ ෆලා ඛෞෆුන් අලයිහිම් වලා හුම් යහතනූන් එබෑ මේ හොන්න මුස්තක්බලුග අන්නාන කමෙක්ගෙ මච්ච බිරවෙස්නති আদি වේතුෙදිය කමෙක්ගෙ මච්ච එවෙස් හිතාම එවෙස්නු එබෙහි ස්වර්ගෙ දෙවන පහරන් එමි හොන්නං අමුරාලි බේනේ ඒ රසූල් බකන තබා වෙජ්ජියා දැන් අල්ලාහ් කරන මල්ලදීන කෆරු වකද්දබු බායාතිනා දැන් කාෆරු වෙ තිමන් අල්ලාහ්ගේ ආයත්ත දොග කුලමී හුන් දන්නාරේ උලායික අස්හාබුන් නාර් එබෑ මිහුන් කියන රකවන්ත වෙරින්නේ හුම් ෆීහා ඛාලිදුන් එතාංග එබෑ මිහුන් දෙමිති වේනතේ දැන් අල්ලාහ් බනු ඉස්රායිල් මිහුන්ගේ වාහකමි පට්ටවනි බනු ඉස්රායිල් මිහුන් කියේ යාකූබ් আলাইහිස් සලාමුගේ දරිෆස් කොළගේ මිහුන් ඒ යාකූබ් আলাইහිස් සලාම ඒ ඉස්රායිල් කි බනු ඉස්රායිල් මිකනේ කරේ ෆානුගේ දරි කොළගේ මිහුන්න එමිහුන් නකි එයි යූසුෆ් আলাইහිස් සලාමගේ සමානුගේ මිහුන්න මිස්රු ලිබුනි misruli buni ebami hona Yusuf alayhi salam ge zamanuga den alum ves misruge mihun qibti mihun Musa alayhi salam wada gen neviru banu islamu ge macchen ebami hun wani veri ve fa alum ves veri ve mihun alaveti koffa wani eru misruga alunge gotuga miulani banu israilu ge mihun Firauna enage lashkar ebahi qibtin emihinga macchen eru verikan kurani kommekas banu israil mihun ki Allah wa ramai kurabbi bayen ei miummen aumuge kuriga duniye goin emme mai ummataki ei banu israil mihun Allah subhanahu wa taala waral lobi wodi gennevi ummaten ei ekamaku waran nubanu la fah bayen emihunaki aran hiletteri bayen emihunaki Allah yo lobi wodi genne udun kaandin mihun emihunaki ei rizqu devvi mihun evves atum fayan masakkate kurmakan ba udun kaandevvi Allah subhanahu wa taala mihun ebarum vese mihun Allah ge niyamatan haran koru kommekas ewahakatan annani den shehreni ewahakatad den سؤال كرهم يا ذو الفرصات ae umuren nengenge ka waraddigu umuregga adama alislam hunnai kaman ilmeren bidalam waraddigu umuregga waraggina bebe kanung ekale fana libi wada gennevi en komme faharaku ufamani deku ding firhin kujjaka anhin kujjaka firhin kujjaka anhin kujjaka mi ufamani furatam ufamwa banduge anhin kujja dewanan ufamwa banduge firhin kujja dewan egota e guru atundi mawa gota ero e zamanuga e bandawe fa kudin kaweni halal e ummatuga adama alislam gu ummatuga dekudin mulim vesuri egotan hori riwayat tauga egotan hori ege teren habil mi vivata ki habil qabil qabil laki var riti ena var riti ena eku ufamvi kujjavse hariti anhi kujjavs den vivata ki habil tankole sifahutur habila eku ufamvi anhi kujjas tankole sifahutur den adam alaihis salam qawaid haddawa fi minna gotu mi vagota ki qabila libeni habila eku ufamvi anhi kujja qabil libeni qabila ekkon fam kujja etanun qabil hasada veri qabil mi bunani timanna ke banu ga hin kujja ena timanna re libenji den emassala ga oti massala bodu fa emassala ga habil qabil habil qatl kuri komme sarad di go ummat muddate enge kanne den komme akas nuh alayhis salam ge zamana hamen erwani fu dewar kam mistakun gina vefa ekamok e tufanu ge allah hurihan mane kala kurabi muli dunni duniyan e bagotuga insanu abad vefa wa huriha hisab e garag wegen diyi huriha amme garag wegen dei nuh alayhis salam ekuga nawas sawar vi bara mi hunge darikol den miwani e nuh alayhis salam e dewana bappa kama buneveni den nuh alayhis salam ge darikolon kama wani den mi harami tivi insanu asa Nuh alayhis salam dar kolon Nuh alayhis salam nuwaste ka fansa sahar wanden dinag gwalum ga hunai bara mihun ekale fanat tabay wada ni bara mi swaru ge ga oh e rakunen ehen den e shariyatu ge kantat takennen ege ka den e shariyaten nun ta e rakunen Allah shariha qurami hakunai eraku erden miha ku fonuwa kanu je rasul kama genne erden rasul ennai engi kan nedden kommes kamen hunnaane taade kommes gotakan Allah ul kan quran jehene dua kuruma engi kan nei adam alaihis salam shariyatu ga adi nuh alaihis salam shariyatu ga semi hunna komme shariyata ke sebo namaz kommes wattara ga quran e kura go thenne nge mi ummato ke kuran jehe go alhon men nam mi nge ni roda ve seva hari ha kuri go metta ka sard kura va e kam egi go iggota bayen ummetta kan heri echen nu kan bayen ummetta ka wahakanu dakka maryam ge faanu ge iruga mi ka wahakanu dakka hurun e roda edwahu fajrul isri rose jeman dande mi ka wahakanu dakka hurun e roda e roda ge maane ki lafzi maane kama kum manave gatu alugonu menge shariyatu ge ki keim buimun manave gatu e bay shariyatu ge waahaka de kum manave gatu e gotam mi huri එහෙන් එගේ කන්නේ දැන් එහෙන් වාගේ කි ඒකාරකන්තක බහුසුකෆහුරි මුෆස්සිරුන් ඉල්මිරින් විදාලවනි ඒ බේකාර බහුසේ ආදම අලිස්සලාම් ෆරික්කුලවි කුම් වත්තරෙග්ගෙ ගහකුන්තෝ කුම් වත්තරෙග්ගෙ මේවෙත්තෝ බහුසුකර කොස්සෙවහට්ටේ එබ්බස් දහින නැතිය කිනේ කලවන්න එගේනිය කුම් ගහෙක්කම කුම් වත්තරෙග්ගෙ මේවෙක්කම මූසා අලිස්සලාම් ගා සාකලවනි කුම් ගහෙග්ගෙ ලකුඩින්තෝ මී බයං කොස්සනෙන් එච්ච මී කහල බේකාර බහුස්තෝ කොස්සෙන් බගුතුන් නගාලේ ෆහුරි බයි බේකලුන ෆොයිත්තන් එව්ස් ෆාදානේ වාහකතක ජමා කුරේ ෆහුරි මර බොඩති ෆොයිත්තහුග එව්ස් ෆාදානේ වා ආයේගේ සොහරි වායතෙන් හේකන්නේ කොම්මයක ආදම අලිස්සලාම්ගේ අරිකරි කරි කොලකුන් කම වනි හබ්බාගේ ෆාන උ හෙදෙමුනි එමි කම ඉන්කාර කරා මෙහෙම සේවා තිබේ කම සොහහා ගත කි මි ආදම අලිස්සලාම්ගේ අරිකශී කරි කොලකුන් අබ්බාගේ ෆාන උෆෙදෙනු බයි මෙහෙම බුණහම ආදම අලිස්සලාම් හෙද්දෙවි ගොතරේ අල්ලාහ් සුබ්හානහු වතාලා හබ්බාගේ ෆාන උස් හෙද්දෙවි එබහරි බයි තස්සීර තෝගස් ලීෆා එකම කු රාජී ගත කි ආදම අලිස්සලාම්ගේ අරිකශී කරි කොලකුන් හබ්බාගේ ෆාන හෙද්දෙමුනි ආදම්ගේ ෆාන එකනි සයිද කුරුමන් අල්ලාහ් අමර කුරබ්බා ෆනි හබ්බාගේ ෆාන කන්නු එයි ස්වර්ගයේ ආදම අලිස්සලාම් නිදි කුරෙවි එකලේ ෆාන හේ ෆුළු එරියරෝ එකලේ ෆාන කෑරිගේ ඔයි හබ්බා අලිස්සලාම් මේ කලේ ෆාන ලෝවි කුරමු අල්ලාහ් කලේ ෆාන ගිහි පුළු ග ලෝවි ජෙස්සේ හබ්බාගේ ෆාන දෙමෙ දුක අලිස්සලාම් අංහෙලුන්නා ෆිරිහෙලුන්නා මිහෙන් සලාම් කුරුම් මනා අගබහුන් සලාම් කුරුම් හුද්දා අස්සලාමු අලයිකුම් මිහෙන් බොනුන් හුද්දා ෆිරිහෙනුන් අංහෙලුන්නා අංහෙනුන් ෆිරිහෙනුන්නා එකම මිහෙන් මිහෙන් ඉපහට්ටා සලාම් කුරුම් මනා නහො එනු දාන බොඩා කම කතරයකු එයි සවවකි මිසක රෝදෙන් හුන්නයරු බය මිහු පටුනු දුවාන එදන් ශක්කේස් නේ ඒගොතුන් ඒනගේ ෆර්වාත් කුඩවෙගෙන් නන්නු හයි ගතුගේ දූවෙගෙන් එතිරිවෙගෙන් එදනි ඒන අවදස් ෆර්වා බහට්ටෙන් ජේන තිරවියන් නුදිනු මට්ටක ඒකන් එහාලතුක එනම් මාහු ඒ අවකුර ෆාන විදාලවනි අල්ලාහ් රසූලාය තිමන් කලේ ෆාන වර ෆර්වා තිරවිජ්ජා මෙනුයි බයි ෆහර දේමි ඉزار මෙන් තිරවිගෙන් ගොස් බණ කොළු මෙන් තිරවිගෙන් ගොස් ඉزار බ තිරවි තමි කරෙන් තිරිය හදිස් පුරවණි අන්තලයි සමින් ලස්තමින්හොම් කලේ ගුෆානෝ වේ වඩා නුගන්න වේ මෙහුගේ තෙරයක් දැන් අවු ගුෆානෝ ඊමාන් කන් දෙන් එගෙන තහුරියා බේ ෆොලොන් නදස් මේ දලීලු මීහුම් මෙලගනේ අවු ගුෆානෝගේ දලීලු ඉزار තිර කුරාන් හිම මෙලගනේ අවු ගුෆානෝගේ දලීලු පුරොත් තමයි කලේ ගුෆාන රසූලුල්ලාහ් සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් ඉزار තිර කුරාන් මිහාගේ ඉزار එබෑවනි නරකයාගේ හදිස් පුර කුරමිය අවු ගුෆාන වයන් අබලනු කොන් හුන්නානි තවු ගුෆාන ක ඊමාන් කන රසූලුල්ලාහ් සම හදිස් පුර කුරවණි එකලේ ෆාන ක ඊමාන් කන් තිලපතුගේ එක්කොළල්ලාහ් මුළු උම්මතුගේ එම්මෙන්ගේ ඊමාන් කන එක්කොළල්ලාහ් එක්කොළ බරවානේ අවු ගුෆාන ක ඊමාන් කන රසූලුල්ලාහ් සම බස් ෆුල ෆිනේ තොනන් ෆින්නරන් යන් අමලු එක්කොරවණි ඉතින් අවු ගුෆාන ඒක මානක අවු ගුෆාන තිරියන් නොකොරවානේ එකලේ ෆාන ඒ විදාලවණි තිමන් කලිෆාන වර ෆර්වාතර විජ්ජා මෙනුයි බයි ෆහර එව දේ කලිෆාන බඩු කුළු තංකොළ බොඩු කොන් උන්නා තිය බයි ෆහර උණුගණුන් තිරවෙගෙන් ගොස් බයි ෆහර තිරියක් දනි කිරිකොෆෙන් නෝ කලිෆාන උන්නනි උණුගණුන් තිරවෙන් ගොස් බයි ෆහර තමි කනින් තිරියක් දනි රසුල් හදිස් ප්‍රෝග්‍රෑම් කලිෆාන මියුගේ තෙරෙන් නොවේ අබු කුරු ෆාන කුදු කලිෆාන නොවේ මියුගේ තෙරෙන්නේ ඒ අබු කුරු ෆානන් අල්ලාහ් වනි ගැරන්ටි දෙවෑෆා ඒ කලේක ෆානුගේ සෝහිබෙක්කම රසූලුල්ලාහ් සන සෝහිබෙක්කම බනු ඉස්සාලමී හුන්නා දේතර අල්ලාහ් ගැරන්ටි නුදෙව්ව මූසාගේ ෆානු ගැරන්ටි එන්නේ කීක මූසාගේ ෆානු විදාලවන්නේ බනු ඉස්සාලමී හුම්මේ පුරණි කීක කඬුගේ රටුසි හුරස් කුරමගේ මෙහුම්මේ පුරණි යෝති ෆාතුන් ඔන්නයි ලෂ්කරේ කුරමති යෝති කාණ්ඩේ නැතේ මෙල් සලාමි වාක් විරුන් ගොස මෙහුම්මේ පුරණි මූසාගේ ෆානු විදාන කල්ලා ඉන්නම ය රබ්බි සයහදීන් හම හිලා හන්වානේ තිමන්නේ තිමන් කලේක ෆාන එහුගේ වෙන තිමන් කලේ ෆානගේ වෙර රස් කළාගේ නොබුනේ තිමන්න වෙන්නා එහුගේ එක මූසාගේ ෆාන විදාහන්න මේ ආර වෙන්නා එහුගේ එක වණී කි ඒ මූසාගේ ෆානක ගැරන්ටි එන්න බණු ඉස්සාලි මම ගැරන්ටි නේ තිමත සූරත්තම කඩ හුරස් කොන් එරතනු ෆෙනුනි බයකු බුදන් අලකන් කුරාතන් හම ෆෙනුනු බාරම් මි කී කයි බුනි ඉජල්ලනා ආලිහතන් කමාලහුම ආලි ඉජල්ලනා ඉලාහන් කමාලහුම ආලිය එමි හොන්නන් ඒ ඉලාහන් තක වාහ පදින් ඒ මූසා හර්ම සීදාහෙන් හදා හදී වල අශ් සූරත්තම බුනි බස් মুসা ফরমায় ইন্নাকুম কওমুন তাজহালুন বারা জাহিল বাইকে কারে নাকি কমে আগাস এমি হুনা দেতে বেশ গ্যারান্টি আনে কম আবু বকর ফানা দেতে রে গ্যারান্টি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর ফরবাদা কে হোড়া কি কে বিদার বনে আবু বকর ফান দানো আল্লাহর রাসূলায়ে এ আল্লাহর রাসূলায়ে ইবামি হুম গে উন উন গন্ড তক আমি এক বুদবেলি কাম গবি সাহার মে ফেন হুনি হে এমি হুনা দে রাসূলুল্লাহ কি কা হাদিস বল করবি মা রাআইকা ইয়া আবা বকর বিসনাইনি আল্লাহু সালিহুমা এ আবু বকরে এ দেমি হুন্না বেহে গত অবগর ফান করা এক বাহে তিন মানে মিয়াকান আল্লাহ হুয়া তিন মানে ফরাত এক কামুক আল্লাহ হুয়া দেমি হুঙ্গে হালা বেহে গত বিসনাল বল্লা আর নিকাম আল্লাহ বেহে হারম দেমি হুন্না একুগা বাহার দেন কালিফান খিয়াল কি কবে আইয়ে মিহুন তাওফিক লি বেনে হেজিয়ে বার গুদু এলাম বেস নে আল্লাহ কি কোরআন কয় কোরআন লা তাহজান ইন্নাল্লাহ মানা ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা এ কালিফান কালিফান কে সাহিবা আল্লাহ কি কোরআন সাহিবা সাহিব মিহা ইমে আর ইসমিহা সাহেব মঙ্গে বিদালুই হিন্দে লা তাহজান এবস কত কি তানু কুরআন রে ইন্নাল্লাহ মাইয়ে কে নু মানা বিদালুই আর দেমি হুনা হে গয় আল্লাহ ওয়ানি আউ বা কুরআন বে গত আল্লাহ ওয়ানি গ্যারান্টি দে বা খুদ মাতিন সিদ্দিউ গ লাগাবুন লাগাবু আ বে কালে পুরি আমালকা আলগন মঙ্গে আমালামি দেতি আলা কি আনি ওয়াহানে কামে তো এ আলিফা আ জিন্য কি হাম রুহানি চিনুগে বাহকে কি রুহানি অলগন মেকেনিক রুহানি কেনি ফুরান হুন নাই চিসাই গত কোন রুহানি চি রুহানি চিসা কি ফুরান হুন কো মেচে এ গতন রুহানি এ না আহার মে রুহানি দেম মিয়ার দিবে হি মিসা রুহানি মে কিয়ানি ওয়া কি হাস মালায়েকাতুন গে হুকুম গতিবে হুন মে কি রুহানি এ হেম বেসে বা কি আ এ বেস রুহানি এ দে গত কোন কম মে কা ইবলিয়া কি হাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফানুম হাদরাফা ওয়া মাখলুগেন এই হামা মিহুন নাস এ মিহুন কাবেন কুরআন জিন্নি জিন্নি এ নাকি এ নাং হামে কানি মুহলাত দেব জাফানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত হামা মিয়ার এ নে কানি নুনে বাস বাস দে মিয়ার কমমে মিহাক কানাইরি ফাবে শয়তানাকা মালায়েকাতাকা কমমে মিহাক এ মিহুন কিনা ইনসান না মিয়ার এ নে কে লশকর ওন্না মে লশকর ইয়ার আদম আলাইহিস সালাম সূরা ফেরিকেন দেন এনা গেলাস করো এনা হাদান ওর বিসনাল আদম আলাইহিস সালাম সূরা ফেরিকেন এনা বেসে মাসাই কোরআন এনা গেলাস করো হাদান আদম আলাইহিস সালাম আল্লাহ আমি দানানি তিমান্না মুহলা দে রে আল্লাহ আল্লাহ কোরআন মুহলা দি হে তি এনা বিন তিমান্না হে মা এনা দিমা কোরআন মে আদা আদম কে দরিয়া হে দিমা কোরআন মে এনা কানাইফ ফরাতুন না ওয়াইফ ফরাতুন না ফুরাগাহুন না কুরিমাতিন না তিরিন না তিমান দিমা কোরআন মে আল্লাহ মাদবায়কুম মে শুকর কোরা বেকম গনু ফেন্না নে এনেকে বাৰু তো এই ফুদ্দান এনা এনে মাছকে ফাৰা কৰি হাম এনে নিম্মান এনে মাছে কৰি ফৰি ওৰি ইনসান আদি এং আদি চেকে মেন শয়তান ইনসান গাৰ গাৰ গৰ দৰ কৰে লে দা তৰ কুৰা ফদা লে দা তৰ কুৰা ফদে এদিন এম মেন চেকে মেন গেনা বান্নাক ইনসান গাৰ গাৰ তৰা মেন এনে দেৱা ফৰি বাৰত ইনসান কলিবি গেনে নুৱে আমি গত ইনসান ন দেৱা ফা বাই বাৰত এমি হুন কলিবি গেনে নুৱে গতন তফাত ফমি কিবি এমি হুন বেনু সিফায়ক বদলুমগে বার আল্লাহ দেবা ফাবে এমি হুন উডা হামে ইংরে ইনসান না কানে রে উডা হামে কা একম ইনসানুগে সিকুন্ডি আল্লাহ মাই কুরবি এমি হুন বুরে বড়া মা বার গদা কান্তে ইনসানাগে সিকুন্ডিয়া এম ইলমের মিদালওয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তিমান আল্লাহ ইনসান হে দেমে এম ফুরিহা মাসুরা আগা এম ফুরিহা মাসুরা ইতানুগে মুরাদা কি এই ইলমের মিদালওয়ানি সিকুন্ডিগে ফুরিহা মাকামে ইনসান দেবা ফা ফুরিহা মাকা সিকুন্ডিয়ে গতম ফুরিহা মাকা আল্লাহ ইবস মাকুল ওয়া কান্নু দেবা এই জিন্নি ইন নাফস মু দেবা এ গতম এনা বাদে ইনসান আগার গানা এই যে দেন ওয়াসওয়াহ কি মি এনা বাদে গেম বেসিনা ইনসান আগে হিতাং এ ওয়াসওয়াস লয়া দে ইনসানুং গে তেরে গেছে বতি বে শয়তান আমি বড় না গুরু আল্লাহ কুরআনি মিনাল জিন্নাতি ওয়ান নাস ইনসানু গে তেরে বেসে শয়তান জিন্নি গে তেরে বেসে ইনসানু গে তেরে গে শয়তান ওয়াল গুনো না ফিননা নুবামাক গোয়া কমে মিয়া কি শয়তান নুবামাক গোয়া কমে মিয়া কি শয়তান এন গাম ইনসানং এর ওয়াসওয়াস দে নসিহত দে নি গার বিরে কাং কল্লা বলে আলগন মেন তেরে দীনি নসিহং আডওয়া দীনি গোতাং এমুরি দীনি কান্দতকাং আমল কুরম ফারা কুজ্জা এন আনেরে দানি মিসালকাং এ নুবা এক কে নাগে রহমত তেরিং এ কারিয়া আম এরে এন বান্দং এন নসিহত দে গেন দন নুবা কান্তকাং এন হে ওচে মিয়াদু এই সাবিত বেগেন মিরে এদি আই এন এমি হুনা এই শয়তান এ ওয়াসওয়াস এ আড়ায় দেন এখন নুবা একবারে দু করলেন জি হ্যাঁ ফুরত্তামা ইসলাহ আলেন জি ফিয়া ওরা কি নুবা একবারে দু করলো এমন এক করে মুলে কেন নুয়ান ওলা ফিয়া এনা নার কে গেন্দান এই আল মারু আলা দীনি খালিলিহি ইয়াউমুল কিয়ামা ইনসান আবাহুশি এনাগে রহমত তেরিয়াগে দীন মাতিগে কিয়ামত দুয়া হুবা এনা দাদিমা কাশে হিনাস দান দেন হাদিস বলেন ফাল ইয়ানদুর আহাদুকুম ইলা মান ইউখালিল কেবা মিন কোরা মিহা কেনা রহমত তেরিয়া ইরো রহমত তেরিয়া বেবেনি কা কা কান নাগাল বালাশ কমিয়া কা শয়তান আবাদে ইনসান আগাশ দান আদি সওয়াল মি উম্মতা কোনে মি উম্মতা কোনে মি উম্মতকে এমি হুঙ্গে সতি হাম আলগণ মঙ্গে হুকুমতা হুরিহা কামে হুরিহা আলকমে করেন যেন আলগণ মি কুরা গতা নামাজ ওয়েস জাকাত ওয়েস দেন যেন রোদ এসে ফান যেন হজ ওয়েস ওয়ান যেন দেন এমি হুঙ্গে না মি কাহলে মাজলিস তাক কিয়া মাং আলগণ নো ফেন নস্তি বেন কিয়া মাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাই প্রোগ জামা হাদ্দা নামাজ ওয়েস কুরা বিজিন্নি সাফ এই তোয়ফান কালিফান ওয়াডাগে বাতুল ওয়াদিয়ে কিউন তাঙ্গা ওয়াদিগা এই কালিফান মাড কুরা বিয়ে কালিফান দামু নামাজ ফেটতে বিয়ে তাঙ্গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতনা হাজির কুরা জিন্নিন তাকে কুরআন কে বাক আল্লাহ বায়ান কুরা ওয়াই সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন এ আয়াতটা এই জিন্নিন আয়াত এই কালিফান কে ফাই পড় জিন্নিন আস জামাই হেদে নামাজ কুরআন এই মি উম্মতু কে ইবস তাফাতিন মান কান্নিন না এই মি উম্মতু কে নবিয়া হামা এই মি হুঙ্গে নবিয়া কি ইবস ঠিক আছে সিহরা কি এই সুলেমান আলাইহিস সালাম জামান কা সিহরু আইয়ে মে ফরতামা এতি কুরআন কা ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন শায়াতিন কাফারু ইউআল্লিমুন আন-নাস আস-সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইন বিবাবিল হারুত ওয়া মারুত আয়াতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়ালি বি মালায়েকা বেকালুম ইমতিহান কা ওয়াডা গেন নবী দে বেকালুম এই হারুত মারুত এবেকালুম গা ইপ্পুলুগ অতি সিহরু ইমতিহান কা বড়াগেন এবেকালুম গাতম মিস্তাহু আই সিহরু উগেন মাট্টাকা আমে এবেকালুম বিদালুই ফালা তাকফুর কাফির নুয়ার এমে এবেঙ্গে সিহরা কি কুফর এককাম এমে ফরতেন সে এবেকালুম বিদালুই ফালা তাকফুর কুফর নুয়ার তি এবে আমি হমি সিহরু উগেন গেন কাফির কামেন এ কুফর কে এই সিহরু উগেন মাকে একমা কইসে মি উগেন উনি দেন মি হস তকন সোয়াল কে মালায়েকে বেকালুম আসিমন উগান না দিনি কি বেগেন হেইয়ে বালে ইমতিহান কাতে বড়াগত ইন্নামা নাহনু ফিতনাতুন নাইবা বিদালু তিমান নামেন কি আল্লাহ ফানু ফি ইমতিহানাক ইমতিহানাক ফানু ইবাইকে কাফারং এ দাজ্জাল দাজ্জাল হি কাফার দাজ্জাল গায় প্লং মাচ্চা দাইব দাজ্জাল গায় ইমাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ফাল কুরু বিকান দত্ত এনাকে আমরা গাস ফেলো মা আমরা ওয়ে ফাওয়া মি হাতে দুমা এনাকে আমরা বারে হুমা মি মি ইমতিহান আল্লাহ এনাকে মাচ্চা আইমাচ্চা ফাল কুরু বি ইমতিহান মেদি কাফার গায় মাচ্চা মালায়েকা তুমি সে বড়া কেন নেবি নুবায়া কামেন হিপ্পায়াকেন ইমতিহানাকা দাজ্জাল হই রাঙ্গাল কান্দিতাকেন হিপ্পায়াকেন ইমতিহানাকা এই ইমতিহানাকেন একামেন এ এ রসুর মে সিহুর উঙ্গেন উনি মি সিহুর ফেতরুনি দেন আনে ফিরাউনুগে জামানুগে এ জামানুগে এর সিহুর ওয়েরিম বরম্মতি দরজায় গতি বি বরম্মতি দরজায় গ এমি সিহুর হাদালা নি এর হামদ মিস্তাহুগে লোমাচ্চেন হের ফেন্নানি হের মেনিয়া মানজার তং এ ফেন্নানি মি হাদালা কান্তা ও এর হামাড মাড নাকুল বাম এর হুরি ইলম ওয়া সাহরি তাবে সরি কাম বেস নাকুল ওয়া ফাহরি আম এ হামা এ চি কি বাং হামা ইলম ইলম মি সিলসিলা বে গান নাফা দাং হামা তাওরাত ও সেই তা আম মিসাল মেহর তাওরাত আল্লাহ সুবহান ওয়া তাআলা তাওরাত রাক্কাতের কুরব মুগে জিম্মা এ নুফুল লাবা আল্লাহ তাআলা হেম বেগেন এতি রাক্কাতের ফেন একম কে কে বাইং আই হুনান মি হারসরাং আলো আমা এগো তাসহুর বাস আই একি মি হুঙ্গে আই মাতিং একি মি হুঙ্গে আই মাতিং এগো তাসহুর আই আ এই একেছে আ ম্যাজিক এই ইংরেজি কেন ম্যাজিক কোয়া উর্দু মি কেনি জাদু আরবি ভাষা কেন সিহর দিবে হেমিস কেন জাদু দিবে হেম কেন সিহর বাস মার জাদু কি হাম জিন্নি বেন কো গিন হাদা আছে গিনা আছে বাই কে ইচ্ছে করে মাকার বাস এ লো মাচ্চা বি আমি হাদা রানি সিহর বেরিম বাস আমি হুঙ্গে হাদা আলি জাদু তাই ইচ্ছে তা ওকালি আসাতকা ওয়াফাত্তবেগেন দি হরফতাহকা এমেঙ্গে লোতকা এমি হুঁ সিহুরু হেদি জাদু হেদি হেদি মামি ইস্তাকুন নামি ফেনিগেন দি এই এচি হারকা কুরাত হরফতাহে গেসি ফায়াগা মুসাকফান নবে সেনি বাডাগেন দি হামে গতা মুসাকফান ফাহি প্রবে জেই বাডাগেন দি জেই বানা আল্লাহ হাই কুরআন নিয়ে মুসায়ে কালি ফান ফাহাত জেই বাডান কোন নামার কালি ফান তুর হাক গুগা মাতি গায় দেখেন কালি ফান গ আসা কোলো ইল্লা বাল্লা আর কালি ফান আসা কোলো ইল্লা বিহানু মা বড় হরফায় কবে সুরিহা হরফায় কানি মা সিহুর নাগে জমি হাকি গতে কা এমিয়ন হেদি সিহুর মি হাগি গতে কাং গিজে দেন কমিয়া কে সিহুর বের কাম কে গতুন নে মুজিজা দেবি কে কাজে ফান এ মাসতে নে কাম সিহুর নু মাই কি মুসা গফান করে বিখানে তাকে সিহুর নু মাই কি এ কাম কে মুজিজা বাকি আজাব কোরা কান্তত তা মুজিজা জাদু বিয়া মা আই আই পুল মিতান লাভ নে রবা ইরাবুর আদি আই ইরাবুর আদি এ কাহাল বাই কান্ত এবরমা মাকিং বসকুরে আমি হা বোপুর কল্লা কান্তা কান্তানা জাবু গউদু হে মানজার তাকা এই জিন্নি বে নক কেন জিন্নি বে নক কেন মাকারবে সুরে কাম মাকারা জিন্নি বে নক কেন হাজা চিসা এঙ্গে এতাং কিয়া আফিয়া কা না না নে গুরুং পার আফিয়া কা এতাং কা না না নে জিন্নি নে এমি হুন না হাদান জাদু লে বসে গাড়িয়া এ গাড়ি কে না হাদান জাদু দে গুরুং কি এতা জাহা আফিয়া কা নে দে না হাদান এমি হুন না আ ইবনু সৈয়াদ এ সহাবিঙ্গে তেরে গে সাক্কুই ইঙ্গে যে সাক্কুই একাদি ফান ডোলে বেসাবারেন নু একাদি মান দে মিহ উলে বাই গতুং এ মিহ ন সাক্কুই শয়তান আবেদি বাসওয়া হেং এই শয়তান আবেদি বাসওয়া হেং এই মিহ গে তা ইবনু সৈয়াদ এ প্রথম ইসলাম এন নু ফাং ইসলাম এ সড়া একাদি ফান খুদু এ মিহ গে গা তাং আজ মি দান না মানে তি মান নে কি খুদু ইসলাম কে দাজ্জাল কি কাফার কে এ যে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস তিয়াবে আমি হুন এই দাজ্জাল কম কম তিমান কারিফান উট দাজ্জাল আসিয়া তিমান কারিফান ফুদি ফুদি বড়া গন নামে তিয়াবে আমি হুগা কিবা এনাক গদেন দেখকে নে তিমান কারিফান উট এনা পাল বেজ্জা গাতুল কুরআন নামে এঙ্গেজ একমক দাজ্জাল এই দাজ্জাল কম কম বান্যা তিয়াবে আমি হুন পুরো গাদবে গেম মানে এনা ইবনু সৈয়াদ এই দাজ্জাল কম কম বান্যা মিস্তে হুন শাক্কু হগ্গেন ইবনু সৈয়াদ এই দাজ্জাল কম এগো দাজ্জাল এক এবার বাই লইফা দিস তাবেস ইবন সাইয়াদা বেহে গুম আস বাই লইফা দিস তাবেস এ লোক এ খিয়ালি ওয়া কেন এ মুতাওয়াতির কো সাবিত ওয়া মুতাওয়াতির কো গে সাবিত কাউফ কাউফ সূরাত কো দিহা আয়াত 10 কো ফিন প্রথম দিহা আয়াত 10 কো মে দাজ্জাল কো ফিতনা সালাম এ বানে সো হাদিস দাজ্জাল কো ফিতনা সালাম দে আরমি মি ফাহুয়া তাইয়াত কো মি ফিতনাতিল মাসিহি দাজ্জাল ইয়াং ইনকার কুরআন মি বসে কুরে দুয়া কি কুরআন কুরআন দুয়া ভাই মিহ বিদালবে ওয়াজিব কে দোয়া করুন এ রাসূল আমর কুরআন বাসে নি ইনকার কুরাতি ইনকার কুরআন মিহতি ফাইলিউন মিহ বাসে দোয়া করে কি কুরআন কুরআন ইয়া দোয়া এ দেন ইনকার কুরআন ইয়া আকীদা নু বাবি মা এ সহ হাদিস তক ইনকার কুরআন মি হু ইনকার কুরআন ইয়া মুতাওয়াতির কো গাসে মুতাওয়াতির হাদিস তক ইনকার নু করে নে মুতাওয়াতির হাদিস তক ইনকার নু করে নে ইগত করেস আ না আমাস্তরে নাকি দান এই ফাটাঞ্ঞা এ বিসমিকে বারাকা তুমি ফারানি সৌরতে দিন ফেরিয়া কাসা আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাটাঞ্ঞা কি এনে কামাকু কুরিং কিয়া ফেন দিজ্জে দিনু জিহেন কিয়া আগা বিসমি এসা আউজু কি আসমাস্তরে নে বিসমি নু কিয়া আউজু কি আসমাস্তরে নে এদে ফেরমুগে নিয়া তোকে মি কিয়া নি বিসমি ফিতরতুগে দিহা কান্তা হুগে তেরেং হিমেন কান্তাত্থং এই কিলা ফেদ্দারুগে হরি ইস্তারি উফরুং দেং ফুলুং তিরি ইস্তারি বেলুং এ সারিস তোপুর কিনে বাহাট্টাগ নন ফাফ ফেরিমান বাহাট্টাগ আ এ দেং এম মে বড় মেম্বার এম মে মুদ্দাত এরমু হামাওয়ানি হেরে ফাউদু বসে এ গে এতাঙ্গলা ফাফ ফেরিমান কমেস ফিতরতুকে দিহকান্তা হুয়ে তরেং হিমেনে কান্তত্তং এ কান্তত কুরঞ্জি হেন এ কান্তত কুরঞ্জি হেন এই নিয়াফতি কেনুমা নিয়াফতি সাইশ দুহা বৃদ্ধি হুগেনুমান আতে জিন সবস আ এ দে বৈদ্য রিওয়ায়ে গে রিওয়ায়ে তাকি গেউতি ফাহেং আনে রিওয়ায়ে গতি দিহায়ে দিহায়ে দেন তাফসীর তা দো দিহায়ে গিনা গিনা রিওয়ায়ে না গান আলগন দেসো দেরিয়াবে সো হকাম গবান্যা এ গে তরে গে বাহারে আঙ্গা ফেন নুমা আমি দেতের তসাহ কুরমা মেহরে মেহরে দেতের তসাহ কুরমা দেন তুমুলি দিউ কুরমা মাতিমাস কুর কুরমা কিরে বেদার গে ইস্তারি উফুরমা পুরুন তিরি ইস্তারি বেলুমা ইতান কুরমা আরাঙ্গালো নিয়াফাতি কেন্ডুমা দেন মিয়ার বৈদান কান্দে গে দিয়া আঙ্গা ফেন নুমা আঙ্গা ফেন নুম বসে ভাঙে গে তরে এন্নু ফুরুন তিরিশ তাট্টে আনা আনা বেলমে নানি দেন তাঁকড়ে লাদুয়েতি বাতিবে মি কিয়ানি ফুরুন তিরিশ তাট্টে এ আনাকে মানে কি কি জিনসি গুণমন কো ভরাকে ফলায় হুন ইস্তার ফলায় হুন ইস্তার জিনসি গুণমন কো ভরাকে ফলায় হুয়া ইস্তার তাট্টে আ এই ইমাম শাফি কে ফান বিদালওয়ানি বেরিয়ে সুদেনে ইমাম শাফি বালানি একমকু একেমে সওয়াব উঠেম ফুরিমা ফুরতম ফাহর উফরন তাদওয়ানি দিহন ফারক ফরাকন হনতাদে দেহন ফার ফরাকান মানে তাদের এ গে বাহারি ব্যবর শিখি ফারওয়াত আছে বাহারি ব্যবর শিখি কান্দার এই সব কি মাতিং কামেং আঙ্গায়াফি এ গুণান ব্যবর হিকুমাইতা আন্দাম বাটা মাতিং কামেং আঙ্গায়াফিয়া এ গুণান ব্যবর হিকুমাইতা এ কি রে ফেদ্দার ইস্তারি হতি ফুরান কমে আকাস ফাহসুয়া দেঙ্গে ফাহসুয়া ফিলান দেখুন না এচ্ছেন বয়ে নে না কেবে এ দেন এ ফিলুয়া ভাই উকুলতাম হুন না দেখে উকুলে আয়ে কাম কো আফর নিয়ে কান্নাইবা বাবু তোকে এই আও তো কেন যে মানে মানে দেখি তুন না মানে তুই কি আলে আনে আবু এই গাস্তুকে বের করলে আসিয়া এই হাম্বালি মাঝহবুগা হাম্বালি মাঝহবুকে ইলমের ইমিদার ফেনে গাস্তুকে মাঝিও বের করলিয়াস রোদা গেলে একামাকু গিনা ইলমের বিদাড়ানি মাজু আজকে নু গেলে রোদায় মাজু আজকে মাদু আজকে বিষ্ণু গেলে কানি মানি আসিয়া গেলে এবনি গাস্তুগা মিসার কে ইতিলাম বি মিয়াকু এনা হাইলা উট্টা নতনি দেয়া বাবা রোদায় নু গেলে গাস্তু গাস্তা একুকে বের করলে আসিয়া গেলে গাস্তাকা একু বের করলে আসিয়া ফাহসওয়াল মিহার ফাহসওয়াল দেঙা এমনি রাঙাল বলতে কি দেমি হুম বেসা ওরা নিবা খোক গেন তিব দেমি হুনা হিনা গানে আসে দেমা ফিরিন না বা দেমা ফিরিন না রাঙ্গালি দেমি হুম ওরা নিবা খোক গেন এই ফেম্বরাই এখানে ফেম্বরি একাস রাঙ্গালি আওরা নিয়া কগ্গেন হুরে ফেম বেরো এই রাসূলুল্লাহ হাদিস বল করা বাহানি ইন্নাল্লাহ আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিন আল্লাহুমা হাক্কু কাম বডে একলাং গেল্লা দুয়েতিউমা এই যে মিয়া কো সাহাবী কো সওয়াল করি কানি হুরে গেন ফেম বারা এরো মাসে নেং হেইয়ে এবেসেচে নুদা উত্তাস এর কথা মিয়া কো সুনান হে বালা দেন হাদিস বল করা বি আল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু আল্লাহু মে হাক্কু গেন মানে একলাং দেখে লাদুয়েতিউমা অম্মে কাস হুদ্দা এখানে হুন নাইরো এবে সেচিন দা ফেম বেরুম বেস হুদা দেমা ফিরিম বেস একামাকু রাঙ্গাল গোতা কি আউলাল গঙ্গা গোতা কি এই আওরা কি তিরি তিরি গাওরা সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা আব্দিহি ওয়া রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু